درست ہوئے اور زندگیاں ان کی اسلام پر آئیں, زندگیاں ان کی اسلام پر آئیں. جیسے جیسے اسلام آتا گیا, میرے بزرگوں اسلام زندگی میں آتا گیا, اللہ تعالیٰ نے ان کو نمونہ بنا دیا. اور وہ صحابہ کرام ہیں جنہوں نے ایمان کی حالت میں حضور صلی اللہ علیہ وسلم کو دیکھا اور ایمان ہی کی حالت میں دنیا سے گئے. میرے بزرگوں, جو محنت اللہ تبارک و تعالیٰ کی طرف سے نبی کو دی گئی, وہی محنت اس امت کو بھی دی گئی ہے. اور محنت کے میدان میں صحابہ نبی کریم صلی اللہ علیہ وسلم کے ساتھ چلے محنت میں. میرے بزرگوں اور بھائیوں, جیسے جیسے اسلام آتا گیا, جیسے جیسے اللہ کی طرف سے عوامر آتے گئے, اور جیسے جیسے اللہ کے نبی کے واسطے سے دین آتا گیا, میرے بزرگوں 100% صحابہ میں, ایمان والوں میں, مردوں میں, عورتوں میں دین آتا چلا گیا. میرے بزرگوں, اللہ نے اپنے فضل سے اس دور میں ہمیں وہ محنت دی ہے. نحمدہ و نصلی علی رسولہ الکریم, اما بعد, مہمان بولتےছেন যে ভাই আল্লাহ جل شانہ আমাদেরকে প্রথম যুগের ওই এই জামানার মধ্যে প্রথম যুগের ওই মেহনত দান করেছেন. প্রথম যুগের যে মেহনত আল্লাহ جل شانہ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কে দিয়ে যে মেহনত করাইছেন, বলতেছেন যে আল্লাহ جل شانہ এই জামানার মধ্যে আমাদেরকে ওই মেহনত দান করেছেন. বলতেছেন যে ভাই, এই মেহনতের উদ্দেশ্য হয়েছে আমাদের ইমানের মধ্যে পরিপূর্ণতা আসা, আমাদের ইমানের মধ্যে কামাল আসা, এবং আমাদের আমালের মধ্যে আমাদের জিন্দেগি থেকে যে সমস্ত আমাল বাহির হইতেছে, এই সমস্ত আমাল আমাদের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হইতেছে, ওই সমস্ত আমালের মধ্যে পরিপূর্ণতা আসা. বলতেছেন যে ভাই, আমাদের ইমানের মধ্যে পরিপূর্ণতা আসা, এটা এই মেহনতের উদ্দেশ্য, যাতে আমাদের দিনের ইয়াকিন সহি হয়ে যায়, সমস্ত মখলুক থেকে দিন ফারেক হয়ে যায়, সমস্ত মখলুক থেকে দিন বলতেছেন যে ফারেক হয়ে একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর জাতের প্রতি আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল ইজ্জত, ওই আল্লাহ রাব্বুল ইজ্জতের জাতের প্রতি আমাদের পরিপূর্ণ ইয়াকিন পয়দা হয়ে যায়. বলতেছেন যে আমরা যে সমস্ত মখলুক দেখতেছি, এই সমস্ত মখলুকের প্রভাব আমাদের দিন থেকে বাহির হয়ে যায় এবং আল্লাহ জাল্লা শানুহুর জাতের ইয়াকিন আমাদের দিনের মধ্যে পয়দা হয়। বলতেছেন যে সমস্ত মখলুকের ইয়াকিন, সমস্ত মখলুকের প্রভাব, সমস্ত সৃষ্টির প্রভাব, সমস্ত দেখা জিনিসের প্রভাব আমাদের দিন থেকে বাহির হয়ে যায়, আল্লাহ জাল্লা শানুহুর জাতে আজিম ইয়াকিন আমাদের দিনের মধ্যে দিন দিন বাড়তে থাকে। বলতেছেন যে ভাই, সর্বপ্রথম তো মানুষের দিনের ইয়াকিন ঠিক হয়, দিনের ইয়াকিন যদি ঠিক হয়ে যায় তো আমাল ঠিক শরীর থেকে বাহির হয়। যখন দিনের ইয়াকিন নষ্ট হয়ে যায়, দিনের ইয়াকিনের মধ্যে ফাসাদ আসে, দিনের ইয়াকিনের মধ্যে খারাপি আসে, তখন মানুষের আমাল নষ্ট হইতে থাকে, মানুষের আমালের মধ্যে বিগাড় আসে যায়, মানুষের আমাল নষ্ট হইতে থাকে। বলতেছেন যে ভাই, এই জন্য সর্বপ্রথম তো মানুষের দিলের ইয়াকিনকে সহি করা, দিলকে একমাত্র আল্লাহ পাকের জাতে আগের ইয়াকিনের দ্বারা মালামাল করে নেওয়া। বলতেছেন যে ভাই, সমস্ত মখলুক, এই সমস্ত মখলুক আমরা দেখতেছি অথবা দেখতেছি না, এই সমস্ত মখলুক আল্লাহ পাকের কুদরতের কামেলার কুদরতের অনুগত হয়ে কুদরতেই চলতেছে, নিজস্ব কোন শক্তি নাই, সমস্ত মখলুক আল্লাহ পাকের কুদরতেই চলতেছে। বলতেছেন যে ভাই, এই ইয়াকিন আমাদের দিনের মধ্যে পয়দা হয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, আল্লাহ জাল্লা শানুহু এই জামানার মধ্যে আমাদেরকে ওই মেহনত দান করছেন, যেই মেহনত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে করতেছিলেন। বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যেভাবে মেহনত করতেছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথ হয়ে এইভাবে মেহনত করতেছিলেন, বলতেছেন যে দিন দিন ওনাদের দিনের ইয়াকিনের উন্নতি হইতেছিল, আর যত বেশি দিনের ইয়াকিনের উন্নতি হইতেছিল অত বেশি ওনাদের জিন্দিগির মধ্যে ইসলাম আর দিন আসতেছিল। ইসলাম আর দিন ওনাদের জিন্দিগির মধ্যে পরিপূর্ণ ভাবে আসতেছিল, যত বেশি ওনাদের ইয়াকিন মজবুত হইতেছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নিয়ে এই মেহনতকে করতেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সর্ব অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথ দিতেছিলেন। যতই সাথ দিতেছিলেন অতই ওনাদের জিন্দেগির মধ্যে ওনাদের ইমান মজবুত হইতেছিল এবং ওনাদের জিন্দেগির মধ্যে দিন আসতেছিল, ওনাদের জিন্দেগির মধ্যে ইসলাম আসতেছিল, ওনাদের জিন্দেগির মধ্যে আল্লাহ জাল্লা শানুহুর আওয়ামের আসতেছিল। যখন এই কোন হুকুম নাযিল হইতেছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পরিপূর্ণ ভাবে ওই আওয়ামের গুলিকে পুরা করতেছিলেন, যেহেতু দিলের সুধার হয়ে গেছিল, দিলের ইয়াকিন মজবুত হয়ে গেছিল। বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহু ওই একই মেহনত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে এই উম্মতকে দান করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সাথে সাথ দিয়ে ইমানকে ঠিক করতেছিলেন, আমালকে দুরুস্ত করতেছিলেন, ইসলাম ওনাদের জিন্দগিতে আসতেছিল, আল্লাহ করে মেরে মোহতারম বলতেছেন যে ওই মেহনতও আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই মেহনত এই জমানার মধ্যে চলতেছে, আল্লাহ করে আমাদের ইমানও মজবুত হয়, আমাদের জিন্দগি ইসলাম আর দিনের উপরে চলে আসে। ভাইও আল্লাহ কি তরফ সে হজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাস দিন আয়া আর উস দিন কো আল্লাহ নে মুকম্মল কিয়া কে ইস সাল কে আন্দর মেহনত কি ওয়াজহ সে মেহনত কে ময়দান মে চলনে কি ওয়াজহ সে মেরে বুজুর্গো আল্লাহ কা রিশতা এক এক কলমা পড়নে বালো কা মজবুত হতা গয়া তালুক আল্লাহ তালা কা বনতা গয়া খালিকে কায়নাত সে দিল কা তালুক বনতা গয়া আর মেরে বুজুর্গো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রিসালাত আর নবুয়ত পর এতিবাদ বনতা গয়া ঈমান কাতে হি ইস বাত কো কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর এতিবাদ হো আর আপকি তালিমাত ইয়াকিনি বনে حضرت محمد صلی اللہ علیہ وسلم اللہ کے سچے بندے اور اس کے رسول ہیں, اللہ تعالیٰ کی طرف سے آخری نبی بنا کر بھیجے گئے. میرے بزرگوں محمد رسول اللہ کی دعوت نے محمد صلی اللہ علیہ وسلم پر اعتماد کو پیدا کیا اور آپ کی نبوت اور رسالت پر اعتماد دل کے اندر بڑھتا گیا, پھر آپ کی تعلیمات یقینی بنی. جب تعلیمات اور آپ کا دین یقینی بن گیا کہ دنیا اور آخرت کی کامیابی حضرت محمد صلی اللہ علیہ وسلم کے طریقے میں ہے, تو پھر میرے بزرگوں زندگی جو ہے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے طریقے والی بنتی چلی گئی. جیسے جیسے دین آیا ویسے ویسے مردوں میں بھی عورتوں میں بھی بچوں میں بھی دین آتا چلا گیا. میرے بزرگوں محنت محنت کیا ہے میرے بزرگوں, یہ کوئی نئی چیز نہیں ہے, چھوٹ گئی تھی امت سے اور امت کے اندر دعوت کا عمل چھوٹ گیا, مخلوق سے متاثر ہو کر چلنے والی بن گئی, مخلوق کا تاثر ان کے دلوں میں آیا, دنیا کی محبت ان کے دلوں میں آئی, پھر ان کی طبیعتیں گناہوں کی طرف گئیں, شہوتوں کی طرف گئیں, نافرمانیوں کی طرف گئیں. جب مادی چہروں کا ملک مال کا یقین دلوں میں آتا ہے تو پھر میرے بزرگوں پھر آدمی کا دل فساد کی طرف چلتا ہے, گناہوں کی طرف جاتا ہے, نافرمانیوں کی طرف جاتا ہے. سرکار دو عالم صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا حب دنیا راس کل خطیہ, ہر گناہ کی جڑ دنیا کی محبت ہے. میرے بزرگوں جب ملک مار کا تاثر یا تین دلوں کے اندر پیدا ہو جاتا ہے تو پھر یہ دل بجائے خیر کی طرف چلنے کے, بجائے حکموں کی طرف چلنے کے, بجائے نبی کی تعلیمات کی طرف چلنے کے, یہ دل جو ہے شہوتوں کی طرف چلتا ہے, گناہوں کی طرف جاتا ہے, نافرمانی اور معصیت کی طرف جاتا ہے. تو بدرسن جی بھائی حضور اکرم صلی اللہ علیہ وسلم کے اللہ جل شانہ دین دان کرسن 23 বছরের মেহনতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ জাল্লা শানুহু দীনকে পরিপূর্ণ করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বীনকে পরিপূর্ণ করা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের এই আজিম মেহনতের দ্বারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উপরে মেহনত করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করে করে ওনাদের ইমানকে ঠিক করছেন, বলতেছেন যে যতই ইমান মজবুত হইতেছিল ততই ওনাদের দিনের মধ্যে আল্লাহ পাকের জাতের ইয়াকিন আসতেছিল, যতই আসতেছিল তত বেশি আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়তেছিল। আল্লাহ জাল্লা শানুহুর ভয় আর আল্লাহ জাল্লা শানুহুর মহব্বত দিনের মধ্যে দিন দিন বাড়তেছিল। বলতেছেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করতে করতে দিনের মধ্যে আল্লাহ পাকের জাতের ইয়াকিন বাড়তেছিল, আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়তেছিল, আল্লাহ পাকের আহকামের উপরে ইয়াকিন বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের মধ্যে দুনিয়া এবং আখেরাতের সফলতার ইয়াকিন বাড়তেছিল। তিনি বলতেছেন যে ভাই ইমান কাকে বলে? ইমান বলা হয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ এতেমাদ করে, পরিপূর্ণ বিশ্বাস করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দীনের উপরে পরিপূর্ণ ইয়াকিন স্থাপন করা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তৈয়বার উপরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকায় হায়াতের উপরে পরিপূর্ণ এতেমাদ পয়দা করা এবং জিন্দেগী ওর উপরে উঠানো। বলতেছেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াতের আজিম মেহনত করতে করতে ওনাদের দিনের ইয়াকিন বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এতেমাদ বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিন দিন বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের উপরে এতেমাদ বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তৈয়বার উপরে ইয়াকিন বাড়তেছিল, জিন্দগি এর উপরে উঠতেছিল। এই জন্য জিন্দগি থেকে মাসিয়াত খতম হইতেছিল, মনচাহি জিন্দগি দিন দিন দিল থেকে এবং জিন্দগি থেকে বাহির হইতেছিল, দুনিয়ার মহব্বত দিন দিন দিল থেকে বাহির হইতেছিল। বলতেছেন যে আখেরাতের ফিকির বাড়তেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের উপরে পরিপূর্ণভাবে চলার, বলতেছেন যে এক মেজাজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে বাড়তেছিল। যেহেতু দাওয়াতের এই আজিম মেহনতের দ্বারা ওনাদের জিন্দগি পরিবর্তন হইতেছিল, ইয়াকিন পরিবর্তন হইতেছিল, ইয়াকিন বাড়তেছিল। বলতেছেন যে ভাই নফস আর খাহিশাতের উপরে চলার যে জজবা, এই জজবা খতম হইতেছিল এবং দুনিয়ার মহব্বত দিন দিন দিল থেকে বাহির হইতেছিল। বলতেছেন যে ভাই আজকে ওই দাওয়াতের মেহনত এক যুগ ধরে, বলতেছেন যে লম্বা সময় ধরে আমাদের জিন্দগি থেকে ছুটে যাওয়ার কারণে আমাদের জিন্দগি, বলতেছেন যে ভাই পরিবর্তন হইতে আছে। বলতেছেন যে আমাদের দিনের মধ্যে দুনিয়ার মহব্বত বাহির বাড়তেছে, আমাদের আমাদের দিনের মধ্যে দুনিয়ার প্রতি লোভ লালসা বাড়তেছে। বলতেছেন যে ভাই আমাদের জিন্দগির মধ্যে মাসিয়াত আসতেছে, আমাদের জিন্দগির মধ্যে নাফরমানি আসতেছে। বলতেছেন যে নফসের ধোকায়, খাহিশাতের ধোকায় পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে, বলতেছেন যে ভাই আখেরাতকে ভুলে দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য দিয়ে দুনিয়ার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আমরা দুনিয়ার উপর দুনিয়ার মেজাজে চলতেছে, নাফরমানি আমাদের জিন্দগির মধ্যে আসতেছে। এই জন্য তো হাদিসে পাকের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমা, এই জন্য এটাও আসছে, আর দুনিয়ার অসুকুল্লে খাতিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার দিকে মনের আকৃষ্টতা সমস্ত খারাপের জল এবং সমস্ত নাফরমানির জল। বলতেছেন যে ভাই দাওয়াতের আজ হুব্বু দুনিয়ার অসুকুল্লে খাতিয়া, দুনিয়ার মহব্বত, বলতেছেন যে সমস্ত খারাপের জল, সমস্ত নাফরমানের জল। এই জন্য দুনিয়ার দাওয়াতের আজিম মেহনত ছুটে যাওয়ার কারণে আমাদের দিনের মধ্যে দুনিয়ার মহব্বত আসতেছে, আমাদের দিনের মধ্যে দুনিয়ার প্রভাব আসতেছে, আমাদের দিনের মধ্যে দুনিয়ার প্রতি আকৃষ্টতা আসতেছে এবং আমাদের দিনের মধ্যে দুনিয়ার মহব্বত দিন দিন বাড়তেছে। এই জন্য আমাদের জিন্দগির মধ্যে নাফরমানি আসতেছে, আমাদের জিন্দগির থেকে আল্লাহর হুকুম নষ্ট হইতেছে, আল্লাহর হুকুম ছুটতেছে। বলতেছেন যে ভাই এই দাওয়াতের আজিম মেহনত ছুটে যাওয়ার কারণে, যেই মেহনতের কারণে সাহাবাদের জিন্দগি পরিবর্তন হইতেছিল, আজকে ওই মেহনত ছুটে যাওয়ার কারণে আমাদের জিন্দগি দিন দিন পরিবর্তন হয়ে যাইতেছে। میرے بزرگ اور بھائیوں, اس عظیم محنت میں اخلاق اچھے بنانے کی بھی محنت ہے, اس کی بھی مشق ہے کہ ہمارے اخلاق بہتر بنتے چلے جائیں. جناب نبی کریم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو اچھے اخلاق کی تعلیم دی. ہر دعوت میں چلنے والے ان کے اخلاق بہتر ہو. کم سے کم اگلا درجے کی بات یہ ہے کہ ہماری زبان اور ہاتھ سے کسی کو تکلیف نہ پہنچے. دعوت میں جب اچھے اخلاق ہوتے ہیں, نرمی ہوتی ہے, صبر تحمل اور برداشت ہوتا ہے, اور میرے بزرگوں رشتہ توڑنے والوں کے ساتھ رشتے جوڑے جاتے ہیں, ظلم کرنے والوں سے درگزر کیا جاتا ہے, برا کرنے والوں کے ساتھ احسان کا سلوک جب ہوتا ہے تو پھر یہ دعوت آگے بڑھتی ہے. میرے بزرگوں, نماز سے پہلے, نماز کا فریضہ آنے سے پہلے اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کو اخلاق کی تعلیم دی گئی. چنانچہ آپ صلی اللہ علیہ وسلم نے اعلیٰ اخلاق کے راستے سے اپنی امت کی تربیت بھی فرمائی اور اعلیٰ اخلاق کے راستے سے امت کے اندر دعوت کا کام بھی کیا ہے. چاہے نجاشی کی طرف جب پہلی ہجرت ہوئی ہے, صحابہ کی جس میں چند مرد اور چند عورتیں تھیں, حضرت مصعب ابن عمیر بھی اسی ہجرت میں تھے, حضرت جعفر ابن ابی طالب بھی اسی میں تھے. جب شاہ نجاشی نے پوچھا کہ تمہارے نبی تم کو کس بات کی تعلیم دیتے ہیں, تو اس وقت میں حضرت جعفر ابن ابی طالب نے رجحان فرمایا تھا کہ ہمارے نبی ہم کو توحید کی تعلیم دیتے ہیں اور ہم کو اچھے اخلاق کی تعلیم دیتے ہیں. میرے بزرگوں, آج وہ بنیادی چیزیں امت سے ختم ہو گئی اور امت پہ نہ رہی. میرے بزرگوں, یہ محنت کیا ہے اور میں عمر کی ان تمام بنیادی باتوں پر امت کو کھڑا کرنا ہے. یہ امت بلند اخلاق پر آوے, یہ امت دعوت کے عظیم عمل پر آوے, تاکہ اس میں اخلاق کے راستے سے دنیا میں میرے بزرگوں ایمان کا ماحول بنے, اور جو ہے دنیا میں حضرت محمد صلی اللہ علیہ وسلم والی مبارک زندگی پر چلنے کا ماحول بنے. میرے بزرگوں, اس مبارک محنت کے راستے سے حضرت محمد صلی اللہ علیہ وسلم کو جو بنیادی ترتیب محنت دی گئی تھی, جس سے آپ نے اپنی امت میں کام کیا اور جس پر امت کو کھڑا کیا, اس مبارک محنت کے راستے سے امت کو پھر اسی بنیادی چیزوں پر کھڑا کرنا ہے, تاکہ میرے بزرگوں اس امت کی کھوئی ہوئی مایا لوٹ کر آ جائے. حضرت مولانا الیاس صاحب رحمتہ اللہ علیہ فرماتے تھے, اس مبارک محنت کے راستے سے امت کی کھوئی ہوئی مایا اور صلاحیت اللہ پاک دوبارہ لوٹا کر لاوے گا. میرے بزرگوں, یہ محنت بڑی عالی محنت ہے. اللہ پاک اپنے فضل سے ہمارے سینوں کو اس محنت کے لیے منشرے فرما دے. بچن جی بھائی, یہ دعوت عظیم محنت مدد اخلاقر تعظیم آسے, بچن جی اخلاق کے سندر کرا, نجر اخلاق اور چرتر کے سندر کرا, یہ اخلاقر تعظیم رہے گیسے. حضور اکرم صلی اللہ علیہ وسلم جی اخلاق سیو, حضور اکرم صلی اللہ علیہ وسلم صحابہ اکرام رضی اللہ عنہم اجمعین کے جی اخلاق سکھے سن, بچن جی بھائی وہی اخلاق تعلیم ہو اے دعوت محنت مدد رہے گیسے, وہی اخلاق شکھا ہو اے دعوت محنت مدد رہے گیسے, اے دعوت محنت دارا یہ ادش ہمارے مدد جرا ہمارا دعوت محنت کرتے سی ہمارے مدد وہی اخلاق زندہ ہے, جی اخلاق حضور اکرم صلی اللہ علیہ وسلم اخلاق چھو, جی اخلاق صحابہ اکرام رضی اللہ عنہم اجمعین اخلاق چھو, حضور اکرم صلی اللہ علیہ وسلم جی اخلاق ساتھ دعوت محنت کرتن, بولتےن جی بھاشا نرم ہوا, نجر مدد توازو آسا, نجر مدد چھوٹتو آسا, نجے برداشت کرار ابھیاس پیدا کرا, صبر اور تحمل ساتھ دعوت محنت کرا, دھیرج اور بولتےن جی بھائی صبر ساتھ دھیرج ساتھ اور انہیں بولتےن جی ظلم اتیاچار کے برداشت کرتے کرتے دعوت محنت کرا, یہ دعوت محنت مدد تعلیم اور شکا. حضور اکرم صلی اللہ علیہ وسلم صحابہ کرام رضی اللہ عنہم اجمعین کے بہت سن جی دعوت محنت ذرا جی اخلاق تعلیم دسن, جی اخلاق شکا دسن, آبار دوبارہ امتر مدد وہ اخلاق زندہ ہو جائے. بہت سن جی بھائی حضور اکرم صلی اللہ علیہ وسلم کے اللہ نماز حکم دوار آگے بولتے سن جے حضور اکرم صلی اللہ علیہ وسلم اخلاق کے اخلاق تعلیم دسن, আজিম ছিল, উত্তম চরিত্রের মালিক ছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদেরকে ওই আখলাক শিখাইছেন, বলতেছেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই উত্তম আখলাকের সাথে এই দাওয়াতের আজিম মেহনত করতেছিলেন। বলতেছেন যে জুলুম করনে বাবার জুলুমকে মাফ করে দেওয়া, যারা অন্যায় করে তাদের অন্যায়কে মাফ করে দেওয়া, তাদের সাথে ভালো আচরণ করা তাদেরকে মাফ করে দেওয়া, যারা অন্যায় করে তাদেরকে মাফ করে দেওয়া এবং তাদের সাথে উত্তম আচরণ করা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আখলাকের তালিমের মধ্যে। এই জন্য হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথা বলতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতের দ্বারা যেই উত্তম উত্তম জিনিসগুলিকে জিন্দা করার উদ্দেশ্য ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের আজিম মেহনতের মধ্যে যেই জিনিসগুলির তালিম ছিল আবার পুরানায় দুনিয়ার মধ্যে এবং উম্মতের মধ্যে ওই বুনিয়াদি জিনিসগুলি জিন্দা হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের আজিম মেহনতের মধ্যে যে সমস্ত আমালের, যে সমস্ত বলতেছেন যে গুণাবলীর তালিম দিছেন এবং যার দ্বারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দেগিতে ওই আখলাকগুলি, ওই তালিমগুলি, ওই বুনিয়াদিগুলি জিনিসগুলি জিন্দা হইতেছিল, আল্লাহ করে বলতেছেন যে ভাই এই দাওয়াতের আজিম মেহনতের দ্বারা ওই বুনিয়াদি জিনিসগুলি পুনরায় জিন্দা করা এটাই উদ্দেশ্য। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের জমানার শুরুতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হাবশাতে, কিছু সাহাবী হাবশাতে হিজরত করছেন, তার মধ্যে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওনারা ছিলেন। যখন হাবশাতে বাদশার সামনে ওনাদেরকে রাখা হয়েছে এবং জিজ্ঞাসা করা হয়েছে তোমাদেরকে তোমাদের নবী কি তার কি জিনিসের তালিম দেয়, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু আগেবারে এই কথা বলছিলেন আমাদের নবী আমাদেরকে তাওহীদের তালিম দেয় এবং উত্তম চরিত্রের তালিম দেয়। বলতেছেন যে ভাই এই দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের জিন্দেগিতেও ওই তালিম জিন্দা হওয়া, ওই শিক্ষাগুলি জিন্দা হওয়া, ওই বুনিয়াদী জিনিসগুলি জিন্দা হওয়া, যে জিনিসগুলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দেগিতে জিন্দা হয়েছে তার মধ্যে একটা হয়েছে উত্তম আখলাক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম আখলাকের সাথে দাওয়াত দিতেন, যেই দাওয়াতের দ্বারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের দিল পরিবর্তন হয়েছে, যে আখলাকের দ্বারা ওনারা ইসলামের দিকে আসছেন এবং যে আখলাকের দ্বারা ওনাদের জিন্দগি ওরকম উত্তম আখলাকের দ্বারা নুরানিয়াত, ওই নুরানিয়াতের দ্বারা নুরানি হয়েছে। حقوق کا دین جناب نبی کریم صلی اللہ علیہ وسلم نے ہمیں بتلایا، آپ صلی اللہ علیہ وسلم جیسے آپ داعی اللہ، اللہ کی طرف سے داعی بنا کر بھیجے گئے، ایسے ہی آپ صلی اللہ علیہ وسلم معلم بنا کر بھیجے گئے۔ آپ نے فرمایا بریس تو معلمہ، کہ اللہ نے مجھے معلم بنا کر بھیجا، جو کچھ بھی دین آپ کے پاس آیا آپ اس دین کو سکھانے والے اور بتانے والے تھے۔ چنانچہ میرے بزرگو، آپ صلی اللہ علیہ وسلم کے پاس دین کی امانت آئی، آپ نے ایک ایک تک پورا دین پہنچایا اور پھر ہر ایک معلم، ہر ایک متعلم بنا، امت کا ایک ایک فرد متعلم بنا اور ایک ایک فرد معلم بن کر چلا۔ میرے بزرگو، دین ایک دوسرے کے اندر پہنچتا گیا اس راستے سے کہ ہر آدمی متعلم بھی ہے اور معلم بھی ہے، دین کو سیکھ رہا ہے، دین کو لے رہا ہے اور دوسروں کو دے رہا ہے۔ اس طرح سے یہ مسئلہ آسان تھا کہ اس بیچ میں نہ کوئی سکھانے والا کوئی پیسہ لیتا تھا اور نہ سیکھنے والے کو کوئی مشکل پیش آتی۔ میرے بزرگوں، ہر آدمی کو دین آسانی سے پہنچ رہا تھا، دعوت کے راستے سے دلوں کی زمین میں استعداد پیدا ہوئی، دعوت کے راستے سے دلوں کی زمین میں زمین ہموار ہوئی اور دعوت کے راستے سے دلوں میں استعداد آئی حکموں پر چلنے کی۔ اور میرے بزرگوں، نبی پاک صلی اللہ علیہ وسلم کے لائے ہوئے مبارک طریقوں پر چلنے کی، اور پھر ہر آدمی اپنا دین لینے والا تھا، ہر آدمی اپنا دین سیکھ رہا تھا اور دوسروں کو سکھا رہا تھا۔ اس بیچ میں کوئی کسی سے پیسہ لیتا، نہ کسی سے اجرت لیتا، اور ہر آدمی اپنی ذمہ داری سمجھ کر دوسروں کو دین دینے والا تھا۔ বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে এরকম হুকুকের আদায়গি, বলতেছেন যে হকের আদায়গি, হক একে অপরের হক আদায় করা এবং আল্লাহ জাল্লা শানহুর হক আদায় করা, এরও তালিম ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম দাঈ ইল্লাল্লাহ, আল্লাহ দিকে মানুষকে ডাকার এক জিম্মাদারি নিয়ে আসেন, এরকম উম্মতকে দিন শিখানোর জিম্মাদারি নিয়ে আসেন। এই জন্যই বলা হয়েছে বহিস্তু মুআল্লিমা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইরশাদ ফরমাইছেন, আমাকে আল্লাহ জাল্লা শানহু মুআল্লিম করে শিক্ষাদাতা করে পাঠাইছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পরিপূর্ণ দিন শিখতেন। বলতেছেন যে ভাই হকের দিন গুলিয়ে ওনারা শিখছেন, সম্মানের দিন ওনারা শিখছেন, এবং শিখার সাথে সাথে ওনারা নিজেরা শিখে নিজেদের জন্য এবং নিজেরাই এটার উপরে চলবেন, এতটুকু জিম্মাদারি মনে করেন নাই, এতটুকুর উপরে ক্ষান্ত করেন নাই, বরং সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজেদের উপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন শিখতেন, সাথে সাথে অন্যকেও শিখানোর এক পরিপূর্ণ আমল ওনারা পুরা করতেন। বলতেছেন যে অন্যদেরকেও দিন শিখাইতেন এবং অন্যদের নিকটে পৌঁছানো এটাকে জিম্মাদারি মনে করতেন, অন্যকে দিন শিখাইতেন। এজন্য বড় সহজ ছিল অন্যের নিকটে দিন পৌঁছা, অন্যের নিকটে দিন পৌঁছা এটা বড় সহজ ছিল, যে শিখতেন সে অন্যকে শিখাইতেন। যেরকম ওনারা মুতাআল্লিম ছিলেন, দিন শিখনে বলা ছিলেন, এরকম সাথে সাথে অন্যকে দিন শিখানো এটাকে জিম্মাদারি মনে করতেন, অন্যকে দিন শিখাইতেন। এর কারণে বড় সহজে প্রত্যেকের নিকটে দিন পৌঁছে যাইত। বলতেছেন যে ভাই এ দিন শিখানোর মধ্যে ওনারা কাহারো থেকে কোনো উজরত এবং কোনো বদলা নিতেন না, জিম্মাদারি মনে করতেন। দাওয়াতের রাস্তায় বলতেছেন যে ভাই প্রত্যেকে এক জিম্মাদারির এসাসের অনুভূতি পয়দা হইতেছিল এবং অন্যকে দিন পৌঁছানোর এক মেজাজ পয়দা হইতেছিল, এক জিম্মাদারের এসাসের অনুভূতি পয়দা হইতেছিল। এজন্য অন্যকে সহজ বা অন্যকে দিন পৌঁছাইতেন, সহজে অন্যের নিকটে দিন পৌঁছে যাইত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দাঈ ইল্লাল্লাহ ছিলেন, এরকম অন্যকে দিন শিখানো এই জিম্মাদারিও নিয়ে আসেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেরকম দিন শিখাকে জিম্মাদারি মনে করতেন, আমি দিনের উপরে যাওয়ার জন্য দিন শিখা দরকার, এরকম অন্যকে দিন শিখানো এটাকেও জিম্মাদারি মনে করতেন, এবং এই জিম্মাদারি পরিপূর্ণভাবে প্রত্যেকে পুরা করতেন। বিদায় অন্যের নিকটে দিন পৌঁছা বড় সহজ ছিল, কোনো কঠিন ছিল না, সহজে প্রত্যেকের নিকটে দিন পৌঁছে যেত। বলতেছেন যে ভাই প্রত্যেকে দিন শিখতেছিলেন, শিখাইতেছিলেন, এই শিখার কারণে এবং অন্যকে সহজভাবে শিখানোর কারণে প্রত্যেকের দিনের মধ্যে দিনের উপরে চলার ইস্তেদাদ আর অনুভূতি পয়দা হইতেছিল, প্রত্যেকের দিনের মধ্যে দিনের এক আগ্রহ পয়দা হইতেছিল, দিনের উপরে চলার এক আগ্রহ পয়দা হইতেছিল, এবং প্রত্যেকে বলতেছেন যে ভাই এই দিন শিখার আর শিখানোর কারণে নিজে শিখতেছিলেন, অন্যকে শিখাইতেছিলেন, এই কারণে প্রত্যেকের দিনের মধ্যে দিনের উপরে চলার যোগ্যতা এবং আগ্রহ পয়দা হইতেছিল, এই জন্য পরিপূর্ণভাবে প্রত্যেকে দিনের উপরে চলতেছিলেন। বলতেছেন যে ভাই আজকে ওই আমালগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে, আজকে ওই আমালগুলি আমাদের থেকে ছুটে যাওয়ার কারণে দিনের উপরে চলার ইস্তেদাদার যোগ্যতা দিন দিন বিলুপ্ত হইতেছে, দিন দিন কমতেছে, মানুষের দিক থেকে দিন দিন বাহির হয়ে যাইতেছে। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের মধ্যে হুকুকের শিক্ষা, হুকুকের তালিম রয়ে গেছে, এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শিখতেন, এবং এর পরিপূর্ণতা, এর পরিপূর্ণ আমল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দেগীর মধ্যে ছিল। মেরে বুজুর্গ আর ভাইও, মুতাওয়াজ্জিহ হওয়ার বাদ শুনে উঠে নেই ভাই, বেঠা দেন তো ভাই, একটু বসাই দেন ভাই, বসেন ভাই, কেউ না উঠে, সবাই খুব খেয়াল করে কথা শুনি। বেঠে মেরে বুজুর্গ আর ভাইও, আসসালামু আলাইকুম ওয়ালি আখলাক, আপ ওয়ালি আপকি দি হুই তরতিব পর উম্মত জিতনা আলেগি, মেহনত কে এতবার সে, তালিম ও তালুম কে এতবার সে, আখলাক কে এতবার সে, মেরে বুজুর্গ উম্মত তখরীব সে তাদির কি তরফ আবেগি, আর মেরে বুজুর্গ জিন্দগিও মে দস্তগি আবেগি, সব সে পহলে মেরে বুজুর্গ ঈমান ওয়ালে কলমা পড়নে ওয়ালো কি আপনি তরবিয়ত কা মসলা হ্যাঁ, আল্লাহ জল্লা শানহু মনে ওয়ালো নে জো হামে আপনে মেহনত দি হ্যায় سو فیصد اس محنت میں اللہ نے اس امت کی تربیت رکھی ہے. میرے بزرگوں زندگی اور درستگی پر آتی چلی جائے گی اور خود بھی پورے دین پر چلنا آسان ہوگا اور اہل عالم اقوام عالم کے لیے اللہ رب العزت ہمیں ہدایت کا ذریعہ بنا دے گا. میرے بزرگوں اور بھائیوں ہم اگر صرف پڑھیں گے حیات الصحابہ پڑھیں گے صحابہ کی زندگی آپ صلی اللہ علیہ وسلم کی سیرت پڑھیں گے تو ہمیں اپنی محنت سمجھ میں آئے گی اور اپنا راستہ سمجھ میں آئے گا اور اپنے کام پر بصیرت ہوگی. جناب نبی کریم صلی اللہ علیہ وسلم فتح مکہ پر مکے میں داخل ہوئے اور آپ صلی اللہ علیہ وسلم جب مکے میں داخل ہوئے اس وقت میں بہت سے لوگوں نے آپ سے عمل لیا. ان میں حکیم اور حضرات ہیں اپنے شوہر اکرمہ ابن ابی جہل کے لیے عمل لیا اور جبکہ اکرمہ ابن ابی جہل بہت دور اپنے غلام جو ہے بہت دور جو ہے چلے گئے اور اس ارادے سے گئے کہ آج ہماری جان نہ بچے گی اور آج ہمارے لیے خیریت نہیں ہے, آج تو ہمیں مکے سے نکل جانے نہیں ہمارے لیے عافیت ہے. چنانچہ وہ مکے سے نکلے اور لمبا راستہ طے کر کے گئے اور جا کر کشتی پہ سوار ہو گئے اس ارادے سے کہ میں مکہ چھوڑ کر یمن چلا جاؤں گا. میرے بزرگوں چنانچہ جو ہے وہ کشتی پہ سوار ہو گئے اور وہاں جب کشتی بھور میں پڑی تو کشتی کے بادبان نے انہیں لوٹایا کہ بھائی دیکھو لا الہ الا اللہ پڑھ لو تب جا کر ہماری کشتی حفاظت میں رہے گی اور ابھی ہم تو ابھی ساحل پر لگے ہوئے ہیں, ابھی کنارے ہیں. انہوں نے کلمہ نہیں پڑھا اور ان کو کشتی والے نے ان کو لوٹایا. ادھر ان کی بیوی اکرمہ ابن ابی جہل کی بیوی ام حکیم اپنے غلام کے ساتھ لمبا راستہ طے کر کے وہاں پہنچی جہاں سے ان کے شوہر کشتی پہ سوار ہوئے تھے. چنانچہ میرے بزرگوں اپنے شوہر کو لوٹا کر لائی وہ تو ڈرے ہوئے تھے کہ آج محمد صلی اللہ علیہ وسلم کی تلوار سے ہماری جان نہ بچے گی, اس لیے کہ ہم نے جو کچھ کیا اور ہم نے محمد صلی اللہ علیہ وسلم کے ساتھ جتنا کیا آج ہمارے لیے خیریت نہیں ہے. جب وہ واپس لائی انہوں نے کہا ہم آپ کے لیے عمل لے کر آئے. جناب نبی کریم صلی اللہ علیہ وسلم کے پاس دار ارقم میں لے کر پہنچی آپ صلی اللہ علیہ وسلم نے اس آدمی کے لیے جو اللہ کا دشمن اللہ کے رسول کا دشمن اور زندگی گزارتی اسلام کی مخالفت میں اس شخص کے لیے آپ صلی اللہ علیہ وسلم نے اپنے شان مبارک سے چادر اتار کر آپ نے اکرام میں ان کے لیے بچھا دی. جب آپ نے چادر بچھائی تو ان کا دل پانی پانی ہو گیا اور یہ کہا کہ اتنے اونچے اخلاق جس نے ایسے سلوک ان کے ساتھ کیا ہو آج تو ہم تو اس قابل تھے کہ ہمیں قتل کر دیا جائے لیکن آج جو ہے ان کے اخلاق اتنے بلند ہیں دل میں اللہ نے حضور کے اخلاق کی وجہ سے دل میں آپ کے بارے میں اعتماد پیدا کر دیا کہ یہ نبی کے ہی اخلاق ہو سکتے ہیں. چنانچہ آپ نے چادر بچھائی اور اکرمہ ابن ابی جہل اس کے اوپر بیٹھے اور دل پانی پانی ہو گیا اور فوراً کہا میں اس بات کی گواہی دیتا ہوں کہ اللہ کے سوا کوئی معبود نہیں اور یہ اللہ کے رسول ہے, آپ اللہ کے رسول ہیں. میرے بزرگوں جب امت میں اخلاق بلند ہوتے ہیں تو انسانیت حق کی طرف آتی ہے. میرے بزرگوں اللہ جل شانہ منوالو نے آپ کو بلند اخلاق دیے تھے, آپ کے اخلاق بہت بلند تھے. اللہ نے آپ کے اخلاق کی قرآن میں تعریف فرمائی نقل اعلیٰ فرق العظیم, اے میرے نبی آپ کے تو اخلاق بہت بلند ہیں. اس مبارک محنت میں دعوت کے ساتھ ہمارے اخلاق بہت بہتر ہونے چاہیے. اخلاق بات میں نرمی ہو, صبر تحمل ہو, ایک دوسرے کے رب کا خیال ہو. میرے بزرگوں اگر ہمارے اخلاق بلند ہوئے تو اس مبارک کام کو یہ مبارک کام آگے بڑھے گا, لوگوں کے اندر استعداد پیدا ہوگی محنت کو لینے کی, اپنی ذمہ داریوں پر آنے کی. گھر والوں کے ساتھ آپ صلی اللہ علیہ وسلم کیسے تھے؟ آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا لوگوں میں سب سے بہتر ہوں اگر اپنے گھر والوں کے لیے بہتر ہو, پھر فرمایا میں اپنے گھر والوں کے لیے سب سے بہتر ہوں. اپنے گھر والوں کے ساتھ, پڑوسیوں کے ساتھ, عزیز و اقارب رشتہ داروں کے ساتھ, میرے بزرگوں عام اللہ کے بندوں کے ساتھ, ایمان والے اور اللہ کے دیگر بندوں کے ساتھ, اللہ کے وہ وہ بندے جو غیر ایمان والے ہیں ان کے حقوق کا خیال ہو میرے بزرگوں, پھر کیا ہوگا, یہ دعوت اس میں اخلاق کے راستے سے آگے بڑھے گی اور جو ہے لوگوں کے دلوں میں جگہ پیدا ہوگی. میرے بزرگوں, آج صلی اللہ علیہ وسلم والے اخلاق کی مشق کا بھی یہ راستہ ہے, جس طرح سے اللہ کے نبی نے اپنے امت کے ایک ایک فرد کو دعوت پہ کھڑا کیا, اور اسی طرح سے آپ صلی اللہ علیہ وسلم نے اپنے امت کے ایک ایک فرد کو معلم و متعلم بنایا, ایسے ہی آپ صلی اللہ علیہ وسلم نے اپنی امت کے ایک ایک فرد کو اچھے اخلاق کی تعلیم بھی دی ہے. محتسن جب حضور اکرم صلی اللہ علیہ وسلم میرے محنت مدھے পরিপূর্ণ দিন জিন্দা হওয়া বলতেছেন যে প্রত্যেকের মধ্যে যারা মেহনত করতেছে তাদের জিন্দগির মধ্যে দিন জিন্দা হওয়া এবং তাদের আখলাক সুন্দর হওয়া, তাদের আখলাকের মধ্যে দুরুস্তগি আসা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের দ্বারা এই সমস্ত জিনিসকে জিন্দা করা উদ্দেশ্য ছিল, তার মধ্যে আল্লাহ পাকের আহকাম গুলি বলতেছেন যে ভাই একে অপরের হক আদায় করা, একে অপরের সাথে ভালো আচরণ করা, বলতেছেন যে ভাই আল্লাহ করে আমরা এই মেহনত করতে করতে সর্বপ্রথম আমাদের দিনের মধ্যে আমাদের উন্নতি এবং আমাদের জিন্দগির পরিবর্তনের ফিকির চলে আসে, এবং আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে পুরো দুনিয়ার বলতেছেন যে হেদায়তের জরিয়া বানায় দেন, এটাই আমাদের উদ্দেশ্য. বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উপরে যে দাওয়াতের আদিম মেহনত করছেন, এই মেহনতের মধ্যে পরিপূর্ণ দিন জিন্দা হওয়া, আল্লাহ পাকের আহকাম গুলি জিন্দা হওয়া, আখলাক সুন্দর হওয়া, আখলাকের মধ্যে উন্নতি হওয়া. বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যত বেশি মেহনত করতেছিলেন তো আল্লাহ জাল্লা শানহু ওনাদের জিন্দগির মধ্যে পরিবর্তন আর আনতেছিল, ওনাদের জিন্দগি উন্নত হইতেছিল, ওনাদের জিন্দগির মধ্যে বলতেছেন যে পরিপূর্ণতা আসতেছিল, ওনাদের জিন্দগি পরিবর্তন হইতেছিল. বলতেছেন যে এ দাওয়াতের আজিম মেহনতের দ্বারা আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সিফাতগুলি ওই গুণাবলীগুলি জিন্দা হওয়া, এটাই উদ্দেশ্য. যদি মেহনত করতে করতে ওই জিন্দগি জিন্দা না হয়, ওই সিফাতগুলি জিন্দা না হয়, আখলাক জিন্দা না হয়, তা আমাদের অবনতি আসতে থাকবে. বলতেছেন যে ভাই এই জন্যই তো বলা হয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে খুব পড়ি, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জীবনীকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সিরতকে খুব পড়ি, যাতে আমাদের জিন্দগি ওই বুনিয়াদে উঠে, আমাদের জিন্দগি ওই আখলাকের উপরে গড়ে, আমাদের জিন্দগির মধ্যে বলতেছেন যে ভাই ওই সিফাতগুলি আসে যেগুলি সাহাবাদের জিন্দগির মধ্যে ছিল. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কার দিন মক্কাতে যখন ঢুকছেন তো অনেকেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমানার নিরাপত্তা নিছেন, এইভাবে হযরত উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা ইকরামা রাদিয়াল্লাহু আনহুর বিবি তিনিও আসছেন, আসি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী একরামা জানের ভয়ে এই দেশ ত্যাগ করে চলে গেছে, আপনি তাকে নিরাপত্তা দেন. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এত বড় দুশমন ছিলেন, তিনি ওনাকেও নিরাপত্তা দিয়ে দিছেন. উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা সফর করতে করতে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি মক্কাতে যদি থাকি আমার জান বাঁচবে না, আমার কল্লা কাটা যাবে, আমি শেষ হয়ে যাব, এই জন্য জানের ভয়ে তিনি মক্কা ছাড়ি ইয়ামানের দিকে রওনা করছেন. করতে করতে যখন সাগরের পারে পৌঁছছেন, বলতেছেন যে সাগরে নৌকায় উঠবেন, নৌকায় যখন উঠছেন তখন নৌকার মাঝি বলতেছে, দেখো আমরা সাগর পাড়ি দিব, আমাদেরকে একমাত্র আল্লাহই হেফাজত করবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো. যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নাই, আবার নৌকাকে ফিরাই কিনারায় নিয়ে আসছেন. হযরত উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা সেখানে পৌঁছে গেছেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিরাপত্তা নিয়ে আসছি, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার ব্যাপারে অনুমতি আর নিরাপত্তা নিয়ে আসছি. বলতেছেন যে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি ইসলামের আগে, আমি মুসলমান হওয়ার আগে আমি এর আগ পর্যন্ত কি না করছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যত দুশ্মনী হইতে পারে, যত আচরণ হইতে পারে, বলতেছেন যে আমি কোন দায়িত্ব বাদ দিই নাই, আমি সবগুলি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেষ করছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিরাপত্তা দিচ্ছেন। বলতেছেন যে সফর করে যখন মক্কাতে পৌঁছছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে ছিলেন। হযরত আকরাম রাদিয়াল্লাহু আনহু যখন পৌঁছছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম আখলাকের অধিকারী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের কোন কথাকেই স্মরণ করেন নাই, নিজের চাদর মুবারককে হযরত আকরাম রাদিয়াল্লাহু আনহুর জন্য বিছিয়ে দিয়েছেন। বলতেছেন যে এরকম আখলাকের অধিকারী হইলে আল্লাহ জাল্লা শানহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে পাকের মধ্যে খেতাব করে বলতেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনাকে আল্লাহ উত্তম আখলাকের দ্বারা উত্তম চরিত্রের অধিকারী বানাইছেন। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের চাদর মুবারককে বিছিয়ে দিলেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু এই আখলাক দেখে, এই চরিত্র দেখে, এই ইস্তিকবাল দেখে, এই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনত্ব দেখে সাথে সাথে দিল পানি হয়ে গেল, দিল ভরে গেল। বলতেছেন যে ভাই, আখলাকের দ্বারা এরকমই মানুষের দিল এইভাবে গড়ে, যেইভাবে ইকরামা রাদিয়াল্লাহু আনহুর দিল গড়ছেন। ইকরামা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আখলাক নবী ছাড়া আর কাহারও হইতে পারে না, একমাত্র এই আখলাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এই আখলাকই প্রমাণ করছেন। আখলাকের কারণে সাথে সাথে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এই কথা বললেন, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি এই কথা সাক্ষী দিতেছি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের তালিমের মধ্যে, এই দাওয়াতের মেহনতের মধ্যে বলতেছেন যে ভাই, এই আখলাকের তালিম রয়ে গেছে, লেনদেনের মধ্যে দিন আসা এটারও তালিম রয়ে গেছে, মানুষের সাথে ভালো আচরণ করা বলতেছেন যে ভাই, এটারও তালিম রয়ে গেছে। এই দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের জিন্দগির মধ্যে এরকম সবর সবর আর ধৈর্য আসে যায়, আমাদের কথা নরম হয়, আমাদের আখলাক সুন্দর হয়, মানুষের সাথে আচার আচরণ ভালো হয়, আমাদের ঘর বলতেছেন যে ভাই, আমাদের আপনজন, আমাদের আত্মীয়দের, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের এবং পুরা দুনিয়ার মানুষ এমনকি বিধর্মীয় আমাদের আচরণের দ্বারা তাদের দিল গড়ে যায়, তাদের হক নষ্ট না হয়। বলতেছেন যে ভাই, নিজের ঘরের মধ্যেও আখলাক এটাও বড় জরুরি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজের ঘরের মধ্যে উত্তম, নিজের ঘরের মধ্যে যে উত্তম সেই উত্তম ব্যক্তি, আমি আমার ঘরের মধ্যে উত্তম ব্যক্তি। বলতেছেন যে ভাই, ঘরের সাথেও আমাদের আচরণ ভালো হয়, আপনজনের সাথেও আমাদের আচরণ ভালো হয়, পাড়া প্রতিবেশীর সাথে আমাদের আচরণ ভালো হয়, এবং বলতেছেন যে ভাই, আত্মীয়দের সাথেও আমাদের আচরণ ভালো হয়, সাধারণ মুসলমানের সাথেও আমাদের আচরণ ভালো হয়, এমনকি বিধর্মীদের সাথে যারা এখনো কলমা পড়ে নাই তাদের সাথেও আমাদের আচরণ ভালো হয়, তাদের কোনো হক নষ্ট না করে। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের মধ্যে এইগুলি রয়ে গেছে। যখন আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজে করব, তো আমাদের জিন্দগির মধ্যে ওই সিফাতগুলি আসবে যে সিফাতগুলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যেও আসছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা মুতাআল্লিম ছিলেন, দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে শিখতে শিখতেন, এবং সাথে সাথে মুআল্লিম ছিলেন, পুরা দুনিয়ার মানুষকে শেখানোর এক মেজাজ, এক ফিকির আর এক অনুভূতি। বলতেছেন যে এক জিম্মাদারির এহসাসের অনুভূতি ওনাদের মধ্যে আসতেছিল, এই জন্য ওনারা অন্যকে শিখানো নিজের জিম্মাদারি মনে করতেন। বলতেছেন যে ভাই, আমাদের মধ্যে ওই ফিকির পয়দা হয়, আমরা দিন শিখব, দাওয়াতের এই আজিম মেহনতের মধ্যে, মেহনতের দ্বারা আমাদের জিন্দগির মধ্যে পরিপূর্ণ দিন আসবে, সাথে সাথে পুরা মানব জাতিকে দিন শিখানো, পুরা মানব জাতিকে আখলাক শিখানো, পুরা মানব জাতিকে লেনদেনের মধ্যে দিন শিখানো। বলতেছেন যে ভাই, এটাও আমাদের জিম্মাদারি, যখন আমরা এই জিম্মাদারি পুরা করব, দিন শিখতে শিখতে অন্যকে শিখাইতেছি, তা আমাদের জিন্দগি পরিবর্তন হইতে থাকবে। বলতেছেন যে ভাই, আমাদের জিন্দগি উন্নত হইতে থাকবে, এবং আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে হেদায়তের জরিয়া বানাবেন, এবং মেহনত আগে বাড়তে থাকবে, আমরাও আগে বাড়তে থাকব। সাহেব ইবনে আমর কাওসি রাদিয়াল্লাহু তাআলা আনহু تو وہ شخص ایک شخص ہے جو اپنے کو نبی کہتے ہیں, بار بار ادھر ادھر چلتے پھرتے صحیح بات سمجھ میں نہ آئی, خود ہی ان کے دل میں ایک آئیڈیا پیدا ہوا کہ جا کر آپ صلی اللہ علیہ وسلم سے ملاقات کریں اور آپ سے دریافت کریں کہ آپ کیا بات کہتے ہیں. چنانچہ میرے بزرگوں, طفیل ابن عمر نے اپنے کان میں روئی ڈال دی تھی, اس لیے کہ لوگوں نے بتایا تھا کہ آپ اگر آپ کے کان میں اگر ان کی بات پہنچ گئی, ان کی آواز پہنچ گئی تو تمہارا دل بدل جائے گا. وہ اس ڈر سے اپنے کان میں روئی ڈال کر آئے تھے, لیکن جب اندر میں دائیا پیدا ہوا کہ ان کے پاس چلنا چاہیے اور ان کی بات سننی چاہیے, اے طفیل تم تو عربی جانتے ہو اور عربی کلام کہنے والے ہو, شاعر ہو, تم چلو ان کے پاس, ان کی بات سنو, اگر کوئی بات ٹھیک ہوگی تو مان لینے میں کیا حرج ہے, اور اگر کوئی بات ٹھیک نہیں ہے تو تم سمجھدار ہو, ان کی بات رد کر لینا چاہیے. چنانچہ جو ہے طفیل ابن عامر حرم میں داخل ہوئے, جناب نبی کریم صلی اللہ علیہ وسلم نماز پڑھ رہے تھے, آپ نماز سے فارغ ہوئے, طفیل ابن عامر نے پوچھا ارادہ تک الناس, آپ کس بات کی طرف لوگوں کو دعوت دیتے ہیں؟ طفیل ابن عامر کی اس بات پر سرکار نے فرمایا کہ میں اس بات کی دعوت دیتا ہوں کہ اللہ کے سوا کوئی عبادت کے قابل نہیں اور میں اللہ کا رسول ہوں. میرے بزرگوں, اور دوسری بات یہ ہے کہ جیسے حرم میں داخل ہوئے کان کی روئی نکال کر پھینک دی, کان کی روئی نکال کر پھینک دی, اور اس کے بعد جا کر سوال کیا آپ صلی اللہ علیہ وسلم نے ان کو کرنے کی دعوت دی اور اپنا پیغام اللہ کی طرف سے جو آیا ہے اس کو پیش کیا, اور پھر قرآن کی آیتیں پڑھی آپ نے. قرآن سنتے ہی طفیل ابن عمر کے دل میں یہ بات آ گئی, یہ کلام ان کا نہیں ہے, یہ کلام تو اسی الہ اور معبود کا کلام ہے جس کی طرف انہوں نے دعوت دی ہے. قرآن سنتے ہی ان کے دل میں آپ کے نبی ہونے کی تصدیق پیدا ہو گئی اور اعتماد پیدا ہو گیا. فوراً یہ کہا اشہد ان لا الہ الا اللہ واشہد انک رسول اللہ. میرے بزرگوں اور بھائیوں, چنانچہ جو ہے کلمہ پڑھ لیا اور آپ کی دعوت کو قبول کر لیا اور ایک اللہ کے معبود ہونے کی گواہی دے دی اور آپ صلی اللہ علیہ وسلم کو اللہ کا سچا رسول اور نبی تسلیم کر لیا. تھوڑی دیر کے بعد فوراً ہی کہا کہ آپ مجھے اجازت دیجئے میں اس کلمے کی دعوت کو لے کر اپنی قوم کی طرف جاؤں. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا جی ٹھیک ہے جاؤ. انہوں نے درخواست کی کہ حضور میرے لیے دعا فرما دیں کہ اللہ تعالیٰ مجھے کوئی علامت عطا فرما دے. آپ صلی اللہ علیہ وسلم نے دعا فرما دی, اللہ تعالیٰ نے ان کی پیشانی پر ایک روشنی پیدا کر دی. تھوڑی دور چلے ان کو خیال آیا کہ یہ روشنی میرے جو پیشانی پر ہے اگر یہ روشنی میرے کوڑے کے سرے پر آ جائے. چنانچہ انہوں نے وہاں پر جا کر حضور سے نہیں کہا کہ آپ دعا فرما دیں یہ روشنی منتقل ہو جائے, دل میں اللہ کی معرفت آ گئی, اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی تصدیق پیدا ہو گئی, اللہ کو دعا قبول کرنے والا سننے والا سمجھ لیا. نبی نے اس رب سے کہہ دیا, اس الہ اور معبود سے کہہ دیا میرے لیے کوئی علامت دے دے, اللہ نے میرے لیے علامت دے دی. اب تو وہ سمجھ گیا کہ وہ الہ اور معبود سننے والا ہے. انہوں نے فوراً خود ہی کہا یا اللہ اس روشنی کو منتقل کر کے میری پیشانی سے میرے کوڑے کے سرے پر کر دے. اللہ تعالیٰ نے فوراً اس کی دعا قبول کر دی. ابھی ایمان لائے, ابھی دل میں اللہ کی معرفت آئی, ابھی نبی کو پہچانا اور مستجاب دعا ہو گئے. میرے بزرگوں اور بھائیوں, اللہ نے ان کی دعا قبول کر لی اور روشنی منتقل ہو کر ان کے کوڑے کے سرے پر آ گئی. اب کیا ہوا, دائی بن کر اپنی قوم کی طرف چلے. اللہ نے ان کے والد کو ایمان دیا, ان کی بیوی کو ایمان دیا, لوگوں نے گشت کرنا شروع کیا, لوگوں نے استقبال نہ ملا اور لوگوں نے ان کی بات نہ سنی. اب وہاں متاثر ہوئے, اور غصے میں آئے اور آ کر حضور کے پاس اس بات کی درخواست کی, اے اللہ کے رسول میری قوم کے لیے آپ دعا فرما دے, قوم ہلاک ہو جائے, ایک بھی بات سننے کے لیے تیار نہیں ہے. آپ صلی اللہ علیہ وسلم نے ہاتھ اٹھا دیے اور ہاتھ اٹھا کر آپ نے دعا مانگی. آپ نے دعا نہیں کی, آپ نے فرمایا یا اللہ دس قبیلے کو ہدایت دے دے. جب آپ نے دعا فرما دی تو گویا یہ بتلا دیا کہ بد دعائیں نہیں کرایا کرتے, صبر برداشت کے ساتھ چلا کرتے ہیں, محنت میں تھکا نہیں کرتے, کام کیا کرتے ہیں. پھر آپ نے فرمایا اے طفیل ابھی تمہاری صلاحیت کے جیسے لوگ ابھی بہت لوگ تمہاری قوم میں ہیں, جاؤ محنت کرو. چنانچہ اللہ تبارک و تعالیٰ نے ان کو ان کی محنت کو قبول فرمایا, انہیں کے خاندان نے انہیں کے قبیلے نے حضرت ابو ہریرہ رضی اللہ عنہ امام المحدثین اسی خاندان میں تھے. اللہ نے یہ کہ باقی گئے سب کو ہدایت دی, 80 گھرانے اللہ پاک نے سب کو برداشت اور اخلاق کے راستے سے محنت کے میدان میں اترنے کی وجہ سے اللہ نے قبول فرمایا اور ان کو ذریعہ بنایا. 80 گھرانے اللہ نے توفیق ابن عمر کی دعوت کی وجہ سے اللہ نے ہم سب کو ہدایت دی اور سب کے ساتھ ہجرت کر کے مدینے کی طرف سرکار کے پاس تشریف لے گئے. سنجے بھائی حضرت صلی اللہ علیہ وسلم اخلاق اور تعظیم بولتے سنجے اخلاق اور تعظیم ہمارے اور شکھنیہ جنس حضرت طفیل رضی اللہ عنہ مت صحابی تین کی بھاوے مسلمان ہوئیسن بولتے سنجے حضرت صلی اللہ علیہ وسلم جکن دعوت محنت شروع کرسن حضرت طفیل رضی اللہ عنہ نجر دیش تھے کے تین طفیل ابن عمر دوسی رضی اللہ عنہ نجر دیش تھے کے مکہ تے آشرین তো মক্কাবাসীর অভ্যাসীয় যারা এই মক্কাতে আসত তাদেরকে খুব প্রলোভন দিত এবং তাদেরকে খুব বুঝাইত, দেখো এক ব্যক্তি আমাদের মধ্যে নবী বলে দাবি করতেছে, তার কাছেও তোমরা যাবে না এবং তার কোনো কথা শুনবে না, তিনি এমন তার কোনো কথা শুনবে মানুষের দিক পরিবর্তন হয়ে যায়, ওই ধর্মে দীক্ষিত হয়ে যায়, তুমি কখনো তার নিকটে যাইবে না. বলতেছেন যে এমন ভাবে ওনাকে ভয় দেখানো হইল, এমন ভাবে ওনাকে বলা হইল, তিনি আখের বলতেছেন যে না জানি আমার কোন অনিচ্ছায় আমার কানে কোনো কথা ঢুকে যায়, এই জন্য কানের মধ্যে রুই ঢুকাই দিলেন. বলতেছেন যে এইভাবে চলতেছেন, ওনার দিকের মধ্যে এই কথা আসছে যে হকের তলব আসছে, হককে জানার এবং হককে বোঝার তলব পয়দা হয়েছে. তিনি নিজেকে নিজে এই কথা বলতেছেন, আমি কেমন ব্যক্তি, আমি অন্যের কথায় কানের মধ্যে রুই ঢুকাই দিলাম, আমি তো আরবি জানি, আমি তো আরবি বুঝি, তিনি তো আরবিতেই আমার সাথে কথা বলবেন, যদি কোনো কথা হক হয় আমার তো আকল আছে, আমার বিবেক বুদ্ধি আছে, আমি যখন তার কথা শুনব শোনার পরে যদি কোনো কথা ভালো হয় ওই কথাটা গ্রহণ করে নিলাম, আর যদি কোনো কথা আমার পছন্দ মতো না হয় ওটাকে গ্রহণ নাই করে তারপরেও তার কথা শোনার থেকে আমি কেন বিরত থাকবো. বলতেছেন যে হকের তলব আর আগ্রহ পয়দা হওয়ার কারণে আল্লাহ জাল্লা শানহু ওনাদেরকে ওনাকে ওনার মধ্যে হেদায়তের আরো বলতেছেন যে দিদের মধ্যে হকের তলব পয়দা হওয়ার কারণে আল্লাহ এটার দ্বারা ওনাদেরকে ওনাকে হেদায়ত দিচ্ছেন. বলতেছেন যে তিনি বাইতুল্লাহর মধ্যে হারামের মধ্যে ঢুকলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের মধ্যে ছিলেন. বলতেছেন যে তিনি আসতে কানের থেকে রুই খুলে দিলেন এবং রুই বাহির করে ফেললেন, তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইলা মা তাদউ, কোন দিকে কোন জিনিসের দিকে আপনি মানুষকে দাওয়াত দেন. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আখলাকের সাথে ওনাকে বললেন, আমি এক আল্লাহর দিকে মানুষকে ডাকি এবং এই কথার দিকে মানুষকে ডাকি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল. বলতেছেন যে তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের কিছু আয়াত তেলাওয়াত করলেন, কোরআনে কিছু আয়াত পড়ে শুনাইলেন. বলতেছেন যে যখন কোরআনের আয়াত পড়ে শুনাইলেন সাথে সাথে ওনার দিল পরিবর্তন হয়ে গেল যে এই কথাগুলি এই কালাম মানুষের কথা হইতে পারে না, এই কালাম তো ওই জাতের কালাম যেই জাতের দিকে এই নবী ডাকতেছেন. বলতেছেন যে কোরআন শোনার সাথে সাথে ওনার দিল পরিবর্তন হয়ে গেল, উনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু. কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে ওনার দিনের মধ্যে এই কথা আসলো, আমি যেরকম মুসলমান হয়েছি আমি আমার ঘরানা এবং আমার আপনজন এবং আমার কৌমকে ইসলামের দিকে দাওয়াত দিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি অনুমতি নিলেন, অনুমতি নিয়ে বললেন যে আমার কৌম আছে, আমার কৌমকে আমি দাওয়াত দিব, ইসলামের দিকে ডাকবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুমতি দিয়ে দিলেন। বলতেছেন যে তিনি যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে তিনি রওনা করার আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আমার মধ্যে একটা নিদর্শন দিয়ে দেয়, যেই নিদর্শন দেখে একটা কারামত দিয়ে দেয়, যেই নিদর্শন দেখে মানুষ প্রভাবান্বিত হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা শানহুর নিকটে দোয়া করলেন, আল্লাহ জাল্লা শানহু দোয়া কবুল করলেন। হযরত উসাইর রাদিয়াল্লাহু আনহুর কপালের মধ্যে নূর চমকিয়ে গেল, নূর বাহির হইল। এই নূর নিয়ে তিনি রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে ওনার চিন্তা হইল, আমার কপালে এই নূর, মানুষ দেখিত এই কথা বলবে, আরে আমাদের ধর্ম ত্যাগ করার কারণে তোমার চেহারা পরিবর্তন হয়ে গেছে, এই জন্য আবার ফিরে আসলেন। আস্তে আস্তে চিন্তা করলেন, আরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাতের নিকটে দোয়া করছেন, ওই জাতে আমার কপালের মধ্যে যেই নূর দিতে পারছেন, ওই জাতের নিকটে তা আমিও দোয়া করতে পারি। বলতেছেন যে ভাই, তিনি নিজেই দোয়া করলেন। এখন বলতেছেন যে ইমান গ্রহণ করার পরে এই কলমা পড়ার সাথে সাথে আল্লাহ কেমন পরিবর্তন করে দিয়েছেন, নিজেই মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছেন। বলতেছেন যে আল্লাহ পাকের নিকটে চাইছেন, আল্লাহ কপালের এই নূরকে ওনার ছড়ির মধ্যে দিয়া দিলেন, ওনার ছড়ির মধ্যে দিয়া দিলেন। বলতেছেন যে এই নূর নিয়ে তিনি চলতেছেন, যাওয়ার পরে নিজের কওমের নিকটে গেলেন, সর্বপ্রথম ওনার আব্বাকে দাওয়াত দিলেন, আব্বা ইসলাম গ্রহণ করলেন, তারপরে নিজের বিবিকে দাওয়াত দিলেন, বিবিও ইসলাম গ্রহণ করলেন, তারপরে বলতেছেন যে এখন কওমের আর কেউ ইসলাম গ্রহণ করতেছে না, যতই দাওয়াত দিতেছিলেন, যতই মেহনত করতেছিলেন, বলতেছেন যে কেউ ইসলাম গ্রহণ করে না, নিজের মধ্যে একটু বিরক্তি আসলো। বলতেছেন যে আবার ফিরে আসলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব মেহনত করছি, খুব চেষ্টা করছি, তারা ইসলাম গ্রহণ করতেছে না, তাদের জন্য আপনি বদদোয়া করেন, তারা হাওয়া হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইছেন, আশেপাশে যারা ছিলেন তারা তো মনে করলেন, আরে এই কওম তো ধ্বংস হয়ে যাবে, এরা তো এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করবেন আর ধ্বংস হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাই দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহুম্মা হদি দাউসা, আয় আল্লাহ আপনি কওমে কবিরায় দাউসকে হেদায়েত দেন, আয় আল্লাহ আপনি কবিরায় দাউসকে হেদায়েত দেন, আয় আল্লাহ আপনি কবিরায় দাউসকে হেদায়েত দেন। বলতেছেন যে ভাই, দোয়া দিয়ে এই কথা শিক্ষা দিলেন, আমাদের এই মেহনতের মধ্যে বিরক্তি নাই, আমাদের এই মেহনতের মধ্যে বদদোয়া নাই, আমাদের এই মেহনতের মধ্যে ধৈর্য আছে, আমাদের এই মেহনতের মধ্যে সবর আছে, আমাদের এই মেহনতের মধ্যে তাহাম্মুল আছে, তাহাম্মুলের সাথে সবরের সাথে মেহনত করতেই থাকা, মেহনত করতে থাকা, বিরক্ত না হওয়া, তাহার উপরে মন উঠে না যাওয়া, বরং আমাদের মেহনত চলতেই থাকা, চালাইতে থাকা। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার পরে হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে তুফাইল, যাও, তোমার কবিরার মধ্যে তোমার মতো এরকম যোগ্যতা সম্পন্ন বহু মানুষ হয়ে গেছে, তাদেরকে দাওয়াত দাও, তাদের যোগ্যতা আজকে একদিকে লাগতেছে, যখন মুসলমান হবে তাদের যে যোগ্যতা দাওয়াতের মধ্যে লাগবে, তাদের এই যোগ্যতা ইসলামের মধ্যে লাগবে, তাদের এই যোগ্যতা দীনের মধ্যে লাগবে, তুমি যাও দাওয়াত দাও। বলতেছেন যে হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু সবরের সাথে ধৈর্যের সাথে সেখানে যায় দাওয়াতের মেহনত করতেছিলেন, আল্লাহ জাল্লা শানহু মানুষের মধ্যে পরিবর্তন আনতেছিলেন। বলতেছেন যে ইসলাম গ্রহণ করতেছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি, যিনি ইমামুল মুহাদ্দিসিন, আল্লাহ ওই ঘরানা থেকে বলতেছেন যে ওই কওমের থেকে ওনাকে বলতেছেন যে ওই মেহনতের মাধ্যমে আল্লাহ ওনাকেও হেদায়েত দিছেন। আশি ঘরানাকে নিয়ে তিনি মদিনাতে আসছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করছেন। বলতেছেন যে ভাই, এই দাওয়াতের আজিম মেহনতের মধ্যে আখলাকেরও পরিবর্তন হয়ে গেছে, আখলাকের তাজিমও রয়ে গেছে, আখলাকের সাথে মেহনত করা এটাও শিক্ষা রয়ে গেছে। কত আখলাকের সাথে, কত সবর আর ধৈর্যের সাথে, কত বলতেছেন যে ভাই একাধারে মেহনতকে সবর আর ধৈর্যের সাথে করতেছিলেন। আল্লাহ সাহাবাদের মধ্যে আল্লাহ এক একজনের দিলকে পরিবর্তন করতেছিলেন, তারা ইসলামের মধ্যে দীক্ষিত হইতেছিল, তাদের জিন্দিগিতে জিন্দিগি বলতেছেন যে ভাই পুরা দুনিয়ার মধ্যে দিনের প্রচার আর প্রসারের জন্য জরিয়া আর মাধ্যম হিসাবে হইতেছিল। মেরে বুজুর্গ ভাই গো, হিজরত কা হুকুম আয়া মক্কে কে মাহল মে কাম মসজিদ সে না হুয়া ঘর সে হুয়া ইহাঁ তক কি আপনে আপনে ঘরো মে ভি রহনে নাহি দিয়া গয়া, হিজরত কা হুকুম আয়া ওর হিজরত কা বড়া মকসদ ইসমে ভি তরবিয়ত থি তাকে সব কি মহব্বত দিল সে নিকল যাবে ওর আল্লাহ কি মহব্বত আল্লাহ কে দীন কি মহব্বত আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহব্বত দিলো পর গালিব আ যায়। হজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহ ফরমাতে থে হিজরত কা বড়া মকসদ ইহি হ্যায় ওর আজ ভি আল্লাহ কে রাস্তে কি নকল হরকত ওর হিজরত জো ওয়াক্তি হ্যায় উস জমানে মে তো মুস্তকিল হিজরত করাই গই, আজ ইস জমানে মে হিজরত জো হ্যায় ইয়ে ওয়াক্তি হ্যায় কি আদমি জাতা হ্যায় ফির ওয়াপস আ জাতা হ্যায়, হিজরত কা বড়া মকসদ ক্যা হ্যায় দিলো পে দিলো মে মহব্বত আ যায় আল্লাহ কি আল্লাহ কে রসুল কি ওর আল্লাহ উসকে রসুল কি নিসবত কবি হো যায় ওর আল্লাহ কে উসকে রসুল কে রাস্তে কি যে জো জদ্দোজহদ ওর মেহনত ওর মুজাহিদোঁ কি মহব্বত দিলো কে অন্দর গালিব আ যায়। চুনাচে মেরে বুজুর্গো হিজরত করাই গই ওর হিজরত কহাঁ হুই মদিনে কি তরফ ঘর ছোড়না পড়া বতন ছোড়না পড়া সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লিয়ে আপনা মেহবুব বতন ছোড়না পড়া ওর বেতুল্লাহ ভি ছোড়না পড়া কি আপকে আঁখোঁ সে আঁসু জারি থে জব আপ বেতুল্লাহ কো ছোড় রহে হ্যায়, ইস সব মে আল্লাহ রব্বুল ইজ্জত আপনে বন্দোঁ কি তরবিয়ত ফরমা রহে হ্যায়। মেরে বুজুর্গো মেদানে দাওয়াত মে ঈমানদারোঁ কি তরবিয়ত কি জাতি হ্যায় আপনা তাল্লুক আল্লাহ দেতে হ্যায় আখলাক কি মশক করাতে হ্যায় মেরে বুজুর্গো, ওর তাকে পুরা দীন জো উতরনে ওয়ালা হ্যায় উসকি সলাহিয়ত ওর ইস্তেদাদ ঈমানদারোঁ মে পেদা হো। চুনাচে মেরে বুজুর্গো হিজরত সে পহলে তো মসজিদ কা মাহল না মিলা লেকিন হিজরত কে বাদ সবসে পহলে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মসজিদ বনাই ওর ইয়ে সারে দীন কে শোবে মসজিদ সে জুড় গয়ে, এক এক ঈমান ওয়ালা মসজিদ সে জুড়া ওর এক এক কালমা পড়নে ওয়ালা মসজিদ সে জুড়া। মেরে বুজুর্গো ওর আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কে মাহল মে হ্যায় ওর হর হর ঈমান ওয়ালা মসজিদ সে জুড়া হুয়া হ্যায় জিসকি ওয়াজহ সে হর আদমি কি তরবিয়ত হো রহি হ্যায়, দিন আ রহা হ্যায় দিনোঁ কো মসজিদ সে মিল রহা হ্যায়, চুঁকি ইয়ে দিন এক সাথ নেই আয়া 23 সাল কে অন্দর ইস দিন কি তকমিল হুই হ্যায়, সারা দিন মেরে বুজুর্গো ইয়া তো আল্লাহ কে রাস্তে কি নকল হরকত মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো দিয়া যা রহা হ্যায়, ইয়া মক্কে ও মদিনে মে ওর রাস্তোঁ মে আল্লাহ কি তরফ সে আমির ওয়ালা কামাত আ রহে হ্যায়, ইয়া মসজিদ কে মাহল মে ইয়া আপকে ঘর মে মেরে বুজুর্গো আল্লাহ কি তরফ সে জো দিন আয়া মেরে বুজুর্গো 100% এক এক ঈমান ওয়ালো কো মসজিদ সে জোড়া গয়া ওর মসজিদ মে হর আদমি বক্ত দেনে ওয়ালা থা। হযরত মৌলানা সৈয়দ খান সাহেব রহমতুল্লাহ আলাইহ বহুত তফসীল সে ইসকো সুনায়া করতে থে ওর সিরত মে ইয়ে বাত বাজে তরিকে পর মৌজুদ হ্যায়, আসহাবে সুফা হিজরত কে বাদ সবচে ও জো হ্যায় পুরি জামাত মসজিদ সে ইস তরহ সে জুড়ি কি না উনকে পাস কোই মকান থা, না উনকে পাস কোই কারোবার থা, না কোই মাস কা ইন্তজাম থা, আল্লাহ কি তরফ সে জো মেসর আতা ও খা লেতে বরনা ভুক ওর পাতে মে ওক গুজারতে। উসি মে ইমাম মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা ভি হ্যায় আল্লাহ নে উনকো দীন দিয়া ইলম দিয়া ওর ইমাম মুহাদ্দিসিন বনে। মেরে বুজুর্গো ওর দূসরে মুহাজিরিন সাহাবা আকসার অকাত মসজিদ কে মাহল মে ওর আনসারী সাহাবা আধা দিন ওর আধা দিন আধি রাত কি তরতিব কায়েম কিয়ে হুয়ে থে। 100% ঈমান মে আনে কে বাদ ইসলাম মে আনে কে বাদ মেরে বুজুর্গো উনহোনে আপনে হাত কো হাওয়ালে কিয়া আল্লাহ কে ওর উসকে রসুল কে ওর আল্লাহ উসকে রসুল কে রাস্তে কি জদ্দোজহদ ওর মেহনত কে। 100% উম্মত মসজিদ সে জুড়ি হুই থি। মেরে বুজুর্গো আনে ওয়ালোঁ কা ইস্তিকবাল মসজিদ মে হোতা, বনু সাকিব কবিলে কে লোগ আয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নে উনকা ইস্তিকবাল কিয়া মদিনা মুনাওয়ারা মে ওর উনকো মসজিদ লে গয়ে, সরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে উনকা ইস্তিকবাল মসজিদ মে কিয়া, উনহোনে কাহা হাম ইসলাম মে দাখিল হোনা চাহতে হ্যায় লেকিন শর্ত কে সাথ, কিয়া শর্ত হ্যায় উনহোনে কাহা হাম নামাজ নাহি পড়েঙ্গে ওর روزہ نہیں رکھیں گے, زکات نہیں دیں گے, حج نہیں کریں گے اور اللہ کے راستے میں نہیں جائیں گے اور بتوں کو نہیں توڑیں گے. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا یہ کون سا اسلام ہے, یہ کون سا اسلام ہے کہ تم کچھ بھی نہ کرو گے. پھر آپ صلی اللہ علیہ وسلم نے دیکھا کہ وہ یہ لوگ جو ہے ان کے اوپر جو ہے دین کے احکامات بھاری پڑ رہے ہیں, آپ نے ان کو تھوڑی دیر کے لیے رخصت دی. آپ نے فرمایا تمہارے لیے رخصت تو ضرور ہے, کس کی؟ روزے کی, اور کس کی؟ زکات کی, اور حج کی, اور اللہ کے راستے کی نقل و حرکت کی. اس میں تو تمہارے لیے رخصت ہے, مگر دو کام کرنا پڑے گا, ایک تو تمہیں نماز پڑھنی پڑے گی اور دوسرے تم کو اپنے بتوں کو توڑنا پڑے گا. یہ نہیں کہ دونوں طرف سے رشتہ باقی رہے. آپ صلی اللہ علیہ وسلم نے جب وہ یہ چیزیں ان کے لیے بیان فرمائی تو انہوں نے کہا اچھی بات ہے, جب ہمارے لیے یہ شرطیں ہماری منظور ہو گئیں تو ہم ایک کام ہے نماز پڑھیں گے. ہم جو ہے یہ انہوں نے آسانی سے اسے قبول کیا, اسلام میں داخل ہوئے. آپ صلی اللہ علیہ وسلم نے ان کے لیے دو عمل کیا, ایک تو انہیں مسجد میں خیمہ لگوا کر ان کو مسجد میں ٹھہرایا اور دوسرے ان کو نماز سکھانے کا اہتمام فرمایا. وہ نماز پڑھنے لگے, نماز کے اہتمام پر آ گئے اور نماز ان کو سکھائی گئی جیسی نماز حضور پڑھتے تھے. یہی ہم کو تعلیم ہے کہ نماز ہم بھی ایسی اپنی بنائیں جیسے حضور نے فرمائی ہے. سلو کمارا کمنی ہو سلی, ہماری نماز ایسی ہو جیسے نماز حضور نے پڑھ کر بتائی ہے. چنانچہ جو ہے بنو قطیم قبیلے کے لوگ وہ نماز پڑھنے لگے, مسجد کے ماحول میں آ گئے. ابھی تھوڑے دن نہیں گزرے, رمضان کا مہینہ آ گیا, انہوں نے کہا کہ ہم جو ہے ہم کیسے مسلمان ہیں جب سارے مسلمان رمضان کے مہینے میں روزے کا استقبال کر رہے ہیں, روزہ رکھنے کے لیے تیار ہیں اور سب روزہ رکھ رہے ہیں, ہم کون سے مسلمان ہیں روزہ نہ رکھیں؟ سب نے روزہ رکھا. اور زکات دیتے ہوئے دیکھا, انہوں نے کہا ہم کون سے مسلمان ہیں ہم زکات نہ نکالیں؟ چنانچہ انہوں نے مالداروں نے اپنے مال کی زکات نکالی. حج کا موسم آیا تو یہی بات کہیں اور حج کے لیے روانہ ہوئے. جب اللہ کے راستے میں جانے کا وقت آیا تو انہوں نے کہا ہم کون سے مسلمان ہیں جب سارے مسلمان رہے خدا میں جا رہے ہیں, ہم کیوں نہ جائیں؟ میرے بزرگوں, ایک تو نماز نے ان کے اندر استعداد و صلاحیت پیدا کی اور دوسرے مسجد کے ماحول نے, کیونکہ حضور کی مسجد نے علم کا شعبہ ایمانی مجلس ہے, یہ مسجد سے جڑی ہوئی تھی. 100% صحابہ کے گھروں میں عورتوں اور بچوں نے جو دین گیا وہ مسجد سے گیا میرے بزرگوں, اور 100% صحابہ کو ایمان والوں کو جو دین ملا وہ مسجد کے ماحول سے ملا میرے بزرگوں. آپ صلی اللہ علیہ وسلم نے جس طرح سے ہر آدمی کو داعی بنایا ایسے ہی ہر آدمی کو معلم و متعلم بنایا, ایسے ہی آپ صلی اللہ علیہ وسلم نے ہر ایک کو اچھے اخلاق کی تعلیم دی, ایسے ہی آپ صلی اللہ علیہ وسلم نے ہر مسلمان کو اللہ کے راستے کی نقل و حرکت پر بھی کھڑا کیا, مسجد سے جوڑا اور اللہ کے راستے کی نقل و حرکت سے بھی جوڑا, جس کی وجہ سے میرے بزرگوں ایمانی صفات ان کی بڑھتی گئی اور اسلام زندگی میں آتا گیا, ایمانی صفات بڑھتی گئی. اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا اذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بما بالإيمان, جب کسی کو دیکھو وہ مسجد کا عادی ہے اس کے ایماندار ہونے کی گواہی دے دو. میرے بزرگوں, امت جتنا مسجد سے جڑے گی اور ہمارے دین کے شعبے جتنا مسجدوں میں آئیں گے, وہ یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے قلم کا شعبہ بھی حضور کے زمانے میں اور باپ کے زمانے میں مسجد سے جڑا ہوا تھا. فرمایا حوادث سے زمانہ کی وجہ سے علم کا شعبہ مسجد سے باہر آ گیا. فرمایا جن اصول و آداب کے ساتھ مسجد کے اندر علم لیا جا سکتا ہے, جن آداب کے ساتھ حضور صلی اللہ علیہ وسلم کا لایا ہوا دین جن آداب کے ساتھ مسجد میں لیا جا سکتا ہے, اور جن عمل کے جذبے کے ساتھ باوجود ہو کر اور تعظیم کے ساتھ میرے بزرگوں مسجد کے باہر کے ماحول میں وہ آداب نہیں کیے جا سکتے. میرے بزرگوں اور بھائیوں, جس انداز سے قرن اول میں میرے بزرگوں مسجد سے امت کو جوڑا گیا, اگر یہ امت مسجد سے جڑی تو اس کا دین درست ہوتا چلا جائے گا. ابھی تو وہ اعمال ہماری مسجدوں میں وجود بنا ہے جو اعمال مسجد نبوی میں حضور کے زمانے میں تھے. ایمانی مجلسیں مسجدوں میں قائم کی جاتی, اور جو ہے میرے بزرگوں اس ایمانی حلقے سے میرے بزرگوں صحابہ جڑتے اور ایک اور ایمان والوں پر اس کے لیے گشت ہوتا اور لوگوں کو شریک کیا تھا. مسجد میں رہنے والوں کو بھی ایمانی مجلسوں میں چھوڑا جاتا میرے بزرگ کو یہ ماحول تھا حیات الصحابہ میں, یہ جو ہے یہ آپ کو ملے گا. صحابی کہتے ہیں اجلس بنا نو میرا ساتھ کہ بیٹھو ہمارے ساتھ ہم یہ اپنے ایمان کو تازہ کریں. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ فرماتے تھے اگر دنیا میں تین عمل نہ ہوتا تو ہمارا جینا مشکل ہو جاتا, ایک تو دعوت اللہ اور اللہ کے راستے کی نقل حرکت, دوسری بات فرماتے تھے ایمانی مجلس میں, اور تیسری بات فرماتے تھے کہ عبادتوں میں اللہ کی جناب میں پیشانی سجدے میں رکھ کر لمبے لمبے سجدوں میں پڑے رہنا. میرے بزرگوں فرماتے تھے اگر یہ تین عمل نہ ہوتا تو ہماری ہمارا دنیا میں جینا مشکل ہو جاتا. میرے بزرگوں آج اس دور میں یہ بات کہی جا رہی ہے کہ امت مسجد سے جڑے اور امت مسجدوں میں ان کی آمد و رفت بڑھے, ایمانی مجلس سے ہو اور علم کے حلقوں میں میرے بزرگوں مختلف اوقات میں علم کے حلقے قائم ہو, اور اندر کے اعتقادوں میں میرے بزرگوں اندر میں علم کا حلقہ ہو, ایمانی مجلس سے ہو, اور باہر کے ماحول سے لوگوں کو ملاقاتوں کے راستے سے مسجدوں کی آمد و رفت ان کی بڑھائی جائے, ذہن بنایا جائے, امت کو نقل حرکت پر بھی کھڑا کیا جائے اور امت کو حضور صلی اللہ علیہ وسلم کی تعلیمات کی طرف بھی متوجہ کیا جائے. میرے بزرگوں قرن اول کی کامل ترتیب آج امت میں اگر آ گئی تو میرے بزرگوں قرن اول کی طرح سے خیر و برکت گھروں میں بھی آئے گی اور ہماری مسجدیں بھی آواز سے آباد ہوں گی. بقول حضرت مولانا سعید خان صاحب رحمۃ اللہ علیہ کے فرماتے تھے آج جس طرح سے ہمارے یہاں نمازوں کے ساتھ یہ تعلیم کا حلقہ جڑا ہوا ہے, فرمایا نہیں اس طرح سے دور صحابہ میں نہیں تھا. سیرت صحابہ یہ بتاتی ہے نمازوں کے علاوہ استاد کے لوگ آتے اور ایمانی مجلسیں قائم کرتے اور اس میں شریک ہوتے, باہر کے ماحول کے بھی لوگوں کو شریک کرتے. میرے بزرگوں محنت میں جتنا سیرت کے روشنی میں کام ہوگا اور جتنا میرے بزرگوں امت مسجد سے جڑے گی اور مسجد سے آمد و رفت بڑھے گی, میرے بزرگوں امت کے اندر خیر میں اضافہ ہوتا چلا جائے گا, خیر میں اضافہ ہوتا چلا جائے گا. ابھی تو حالت یہ بنی ہوئی ہے میرے بزرگوں کہ اگر غور کریں گے اور اندازہ لگائیں گے تو ہمارے تینوں بر اعظم میں بر صغیر میں میرے بزرگوں ابھی تک 80% نماز چھوڑنے والے ہیں, 80% مسلمان مسجد سے دور ہیں. جب اذان سن کر مسجد میں 80% مسلمان نہیں جاتے میرے بزرگوں امت کے دین کا کیا حال ہوگا, امت کس حال میں زندگی گزار رہی ہے. نماز چھوڑنے والوں کے سلسلے میں سرکار دو عالم صلی اللہ علیہ وسلم کی جو حدیث ہے وعید کی اس کے فائدے میں انہوں نے لکھا ہے کہ اگر کفر شرک کے ماحول میں نماز چھوڑنے والے اگر پڑ جائے خطرہ اس بات کا ہے کہ کہیں دوسرے دین سے متاثر نہ ہو جائے, دوسرا خطرہ یہ ہے کہ کہیں زندگی اسی طرح سے غفلت میں گزر گئی اور کہیں سوء خاتمہ نہ ہو جائے اس کا خطرہ ہے. میرے بزرگوں اور بھائیوں اللہ رب العزت نے قرن اول کی دولت قرن اول کا کام اس دور میں ہمیں عطا فرمایا ہے, اللہ تعالیٰ اپنے فضل سے اس مبارک محنت کو ہمیں سمجھا دے اور یہ مبارک محنت اس ترتیب پر امت کے اندر زندہ ہو جس ترتیب پر اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے خلفائے راشدین نے امت کے اندر محنت کی تھی. آج میرے بزرگوں اگر محنت صحیح اوپر آئی تو میرے بزرگوں اور بھائیوں پھر کیا ہوگا, ایمان میں کمال پیدا ہوتا چلا جائے گا, عبادت میں کمال پیدا ہوتا چلا جائے گا, امت اچھے اخلاق پر آئے گی, امت علم سے جڑے گی, حضرت عمر صلی اللہ علیہ وسلم کی تعلیمات سے جڑے گی, نماز امت پہ زندہ ہوگی اور امت نماز سیکھنے والی بنے گی, اچھی نماز پڑھنے والی بنے گی. اگر یہ بنیادی محنت کا میرے بزرگوں میں بنیادی محنت کی طرف امت آئی اور بنیادی محنت پسادی میں زندہ ہو گئی اور امت نقل حرکت پر آئی تو میرے بزرگوں اللہ رب العزت کھوئی ہوئی صلاحیت اور استعداد کو دوبارہ لوٹائیں گے. میرے بزرگوں اس طرح سے ہمیں اپنے آپ کو محنت پر کھڑا کرنا ہے, نقل حرکت پر بھی آنا ہے اور مساجد کو آمان و دعوت سے آباد کرنا ہے اور مسجد کے ماحول میں اس انداز سے محنت کرنی ہے کوئی مسلمان نماز چھوڑنے والا نہ ہو, کوئی مسلمان علم کے بغیر زندگی گزارنے والا نہ ہو, امت علماء سے دور رہی ہو, پوچھ پوچھ کر چلنے والی ہو اور ہر مسلمان اپنے ماتحتوں کی اچھی تربیت کر رہا ہو, طالبتوں کی تربیت کر رہا ہو. میرے بزرگوں محنت کا صحیح رخ محنت کی ترتیب امت اللہ تبارک و تعالیٰ اپنے فضل سے وہ چیزیں جو ابھی امت میں جو اس امت کے لیے اگلا سبق ہے میرے بزرگوں امت کو اس پر آنا ہے تاکہ میرے بزرگوں ہماری زندگیاں درستگی پر آویں. اللہ تبارک و تعالیٰ ہم سے বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমার মধ্যে তো মেহনত করতেছিলেন, কিন্তু মক্কায়ে মুকাররমার মেহনত মসজিদ ভিত্তিক মেহনতের পরিবেশ হয় নাই, মসজিদ ভিত্তিক মেহনত করার মতো অবস্থা হয় নাই, ঘরে ঘরে মেহনত করতে হইতো, ঘরে ঘরে সেখানে মেহনত করতেছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বড় কুরবানির সাথে বড় কষ্টে বলতেছেন যে ভাই মক্কায়ে মুকাররমার মধ্যে এই দাওয়াতের আজিম মেহনত করতেছিলেন, মানুষকে দিনের দিকে ডাকতেছিলেন, কিন্তু মক্কাবাসী এটাও পছন্দ করতেছিল না, এটাও মানতে পারতেছিল না, এটার মধ্যেও তারা বাধা দিতেছিল। এমনকি আল্লাহ জাল্লাহ শানহুর পক্ষ থেকে হিজরতের হুকুম আসলো মদিনায় মুনাওয়ারার মধ্যে হিজরত করার জন্য। বলতেছেন যে হিজরত সেখানের জন্য বড় কঠিন ছিল, একবারই দেশ ত্যাগ করে চলে যাওয়া। বলতেছেন যে আমাদের কত বলা হয় অল্প সময়, সাময়িক সময়, কিছু সময় আল্লাহর রাস্তা বের হয়ে দিন শিখা, দিনের মেহনত শিখা, কিন্তু মক্কায়ে মুকাররমার হিজরত এরকম ছিল না। এমনকি দেশ ত্যাগ করে চলে যাওয়া, সারা জীবনের জন্য চলে যাওয়া, নিজের জান আর মালকে রেখে, নিজের মালকে রেখে, নিজের ঘর ইত্যাদিকে রেখে, সবকিছুকে রেখে দিনের জন্য আল্লাহর জন্য। বলতেছেন যে আল্লাহর মহব্বতে, আল্লাহর রাসূলের মহব্বতে, দিনের মহব্বতে নিজের মাতৃভূমিকে ছাড়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এত বড় কুরবানিকে উঠাইছেন, এত বড় কুরবানিকে বরদাস্ত করছেন। বলতেছেন যে ভাই কত বড় কঠিন কঠিন। বলতেছেন যে নিজের সবকিছুকে ছেড়ে একবারে জীবনের জন্য ছড়িয়ে যাওয়া, এটা কত বড় কঠিন ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর মহব্বতকে দেখাইছেন, আল্লাহর রাসূলের মহব্বতকে দেখাইছেন, দিনের মহব্বতকে দেখাইছেন। মক্কার মতো এত পবিত্র ভূমিকে ছেড়ে মদিনার দিকে রওনা করছেন, মদিনাতে হিজরত করে চলে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে রওনা করছেন, বলতেছেন যে বাইতুল্লাহর দিকে দেখে বারবার তাকাইতেছিলেন আর কাঁদতেছিলেন, চোখের পানি পড়তেছিল, আর এই কথা বলতেছিলেন, হে বাইতুল্লাহ তোমাকে আমি বড় মহব্বত করি, আল্লাহ যদি হুকুম না করতেন, হিজরতের যদি হুকুম না হইতো, কখনো আমি তোমাকে ছাড়তাম না। বলতেছেন যে ভাই সব কিছুকে ছাড়ি মদিনাতে গেছেন, মদিনাতে যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার, বলতেছেন যে মদিনার মেহনতের বুনিয়াদ মসজিদ ভিত্তিক বানাইছেন, সমস্ত শোভাকে মসজিদের সাথে জুড়ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদের সময় দেওয়া, বলতেছেন যে ভাই হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তো সারা জীবনের জন্য হিজরত করতেছিলেন, এই জন্যই হিজরত আল্লাহ করাইছেন যাতে আল্লাহর জন্য সবকিছুকে ছাড়ার মেজাজ পয়দা হয়, নিজের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়, আল্লাহর মহব্বতের সামনে সবকিছুকে ছাড়া, আল্লাহর রাসূলের মহব্বতের সামনে সবকিছুকে ছাড়া, এমনকি দিনের মহব্বতের সামনে সবকিছুকে ছাড়ার মেজাজও পয়দা হয়। বলতেছেন যে ভাই আজকেও এই জন্যই বলা হইতেছে নকল হরকতের কথা, আল্লাহর রাস্তা বের হওয়ার কথা, বলতেছেন যে সাময়িক হিজরতের কথা, সাময়িক আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য এই জন্যই বলা হইতেছে যাতে আমাদের দিল থেকে দুনিয়ার মহব্বত বাহির হয়ে যায়, আল্লাহর মহব্বত আমাদের দিলের মধ্যে বিদ্যমান হয়, আমাদের দিল থেকে আসবাবের মহব্বত বাহির হয়ে যায়, আমাদের দিল থেকে ঘর বাড়ির মহব্বত বাহির হয়ে যায়, আমাদের দিল থেকে ব্যবসা বাণিজ্যের মহব্বত বাহির হয়, এবং দিনের মহব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আমাদের দিলের মধ্যে বিদ্যমান হয়, আল্লাহ পাকের দিনের মহব্বত আমাদের দিলের মধ্যে বিদ্যমান হয়। বলতেছেন যে এই জন্যই বলা হইতেছে আল্লাহর রাস্তা বের হয়ে এরই মুশক করি আমরা আমাদের দিলের অবস্থাকে পরিবর্তন করে। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারার মধ্যে যখন গেছেন, সেখানে যাওয়ার পরে মসজিদ ভিত্তিক মেহনত শুরু করছেন, সর্বপ্রথম মসজিদ বানাইছেন, সেখানে মসজিদ বানানোর পরে উম্মতকে মসজিদের সাথে জুড়ছেন, উম্মতকে মসজিদের তার মসজিদের মধ্যে বলতেছেন যে একত্রিত করছেন। এ ভাই এই এরিয়াটাকে বন্ধ করে দেয় ভাই, কোনো ছবি ওঠানো বিলকুল ঠিক না, আমরা কেউ না করি। তো বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারার মধ্যে উম্মতকে জুড়ছেন, মসজিদ ভিত্তিক, মসজিদ ভিত্তিক মেহনত শুরু করছেন, সেখানে উম্মতের তরবিয়ত হয়েছে, উম্মতের শিক্ষা হয়েছে। বলতেছেন যে মসজিদের মধ্যে এলেমের তালিম ছিল, মসজিদের মধ্যে ইমানের তালিম ছিল, মসজিদের মধ্যে দিন শিখার তালিম ছিল, সর্বতবকার মসজিদকে মানুষকে মসজিদের মধ্যে দেওয়া হয়েছে। এমনকি কিছু সাহাবির অবস্থা তো এরকম ছিল, তারা 24 ঘন্টা মসজিদেই পড়ে থাকতেন, তাদের কোন কোনো ঘর বাড়ি ছিল না, তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তাদের কোনো কারবার ছিল না, তাদের কিছুই ছিল না। তারা চব্বিশ ঘন্টা মসজিদে পড়ে থাকতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে দীন শিখতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ইলম শিখতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আখলাক চিনতে শিখতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে পরিপূর্ণ দীন শিখতেন। বলতেছেন যে ভাই, এই তালিম ছিল মসজিদের, এই পরিবেশ ছিল মসজিদের। বলতেছেন যে বাহিরে যাই মানুষকে, মানুষকে খোশামত করে মসজিদে আনা হইত, মসজিদের মধ্যে দীন শেখানো হইত, মসজিদের মধ্যে ইমানের শেখানোর পরিবেশ ছিল, মসজিদের মধ্যে জামাতের ইস্তেকবাল ছিল, মসজিদের মধ্যে দীনের সব তাকাজা পুরা করার ব্যবস্থা ছিল। বলতেছেন যে ভাই, ওই মদিনায় মুনাওয়ারার মসজিদ থেকেই পুরুষরা দীন শিখে যাইতেন, পুরুষদের এই দিন শিখা। বলতেছেন যে ঘরে মা ভন্ডা দিন শিখার জন্য আগ্রহী হয়ে থাকতেন, যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঘরে যাইতেন, তাদেরকে দিন শিখানো হইত, বাচ্চাদেরকে দিন শিখানো হইত। মসজিদের পরিবেশ থেকে ঘরের পরিবেশের মধ্যে এলেম গেছে, মসজিদের পরিবেশ থেকে ঘরের পরিবেশের মধ্যে দিন গেছে। বলতেছেন যে ওই মসজিদের পরিবেশে, বলতেছেন যে ওই জামাত, এই জামাতের মধ্যে হযরত আবু হুরায়রা আসহাবে সুফফা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী চব্বিশ ঘন্টা পড়ে থাকতেন, সেখানেই তিনি দিন এলেম শিখছেন, আর আল্লাহ ওনাকে ইমামুল মুহাদ্দিসিন বানাইছেন। বলতেছেন যে এই মসজিদের মধ্যে জামাতের ইস্তেকবাল ছিল, কবিরায়ে সাকিফ থেকে কবিরায়ে সাকিফ আসছে ইসলাম গ্রহণ করার জন্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ইস্তেকবাল করছেন, তাদেরকে মসজিদে নিয়ে আসছিল, মসজিদে নিয়ে আসছেন। উম্মতের ঠিকানা ছিল, উম্মতের দিন শিখার জায়গা ছিল, উম্মতের মার্জা ছিল এবং উম্মতের দিন লাগা ছিল মসজিদের সাথে। মসজিদ এমন এক পরিবেশ, মসজিদ এমন এক ঘর, আল্লাহর রহমত পাওয়ার ঘর। বলতেছেন যে ভাই, চব্বিশ ঘন্টা মসজিদ আমলের দ্বারা আবাদ ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কবিরায়ে সাকিফকে নিয়ে আসছেন, আনার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তারা এই কথা বললেন যে আমরা শর্তের সাথে ইসলাম গ্রহণ করব, আমাদের কিছু শর্ত আছে, আমাদের কিছু কথা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শর্তগুলি শুনলেন। তারা সর্বপ্রথম বললেন যে আমরা নামাজ পড়ব না, দ্বিতীয় কথা বললেন যে আমরা রোজা রাখবো না, আমরা হজ করব না, আমরা যাকাত দিব না, আমরা জিহাদ করব না, আল্লাহর রাস্তার নাকু হালকাতে যাইব না, এবং আমরা আমাদের মূর্তিগুলিকে নিজ হাতে ভাঙব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওটা কেমন দিন, যে দিনের মধ্যে এই কামগুলি নাই। তারপরে চিন্তা করলেন, আচ্ছা তারা তো নতুন আসছে, তারা এখনো ইসলামে দীক্ষিত হয় নাই, তাদের দিন এখনো পরিবর্তন হয় নাই, তাদেরকে যদি একটু সময়ের জন্য কিছু রক্ষা দেওয়া যায় তবে তো তারা ইসলামে যখন ঢুকবে আর আমলের অভ্যস্ত হবে তখন তাদের মধ্যে সবটাই আসবে। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দুই শর্ত মানা যাবে না, এই দুই শর্ত ছাড়া বাকিগুলিকে আমি মানতেছি। এক নম্বর শর্ত হয়েছে, তোমরা যে নামাজ পড়বে না, ওই কথা বলছো, যেই যেই দিনের মধ্যে নামাজ নাই ওই দিন ইসলামই হইতে পারে না। এবং বললেন যে তোমরা তোমাদের নিজ হাতে মূর্তি ভাঙতে হবে। বলতেছেন যে ভাই, তারপরে দুইটা কাজ করলেন, তার মধ্যে এক নম্বর কাজ হয়েছে তারা তাদের ফিমা মসজিদের মধ্যে লাগিয়ে দিলেন এবং তাদেরকে ওই মসজিদের তালিমের মধ্যে বসা এবং মসজিদের পরিবেশের মধ্যে তাদেরকে রাখলেন। বলতেছেন যে ভাই, ওই মসজিদের তালিমের মধ্যে বসে ওই নামাজের মধ্যে মেহনত করতে করতে, নামাজকে সুন্দর করতে করতে যখন ওনাদের দিনের অবস্থা পরিবর্তন হইতেছিল, বলতেছেন যে এর ভেতরেই রমজানের রোজা আসছে, রোজা আসার পরে ওনাদেরকে বলতে হয় নাই, মসজিদের পরিবেশের কারণে, নামাজের মেহনতের কারণে আল্লাহ ওনাদের দিন এমন পরিবর্তন করছেন। যখন রমজান আসছে নিজেই বলতেছেন এটা কেমন, যখন সবাইকে রমজানের রোজা রাখতে দেখেছেন, দেখার সাথে সাথে বললেন যে কেমন আমরা মুসলমান, সবাই রোজা রাখতেছে, আমরা রোজা রাখবো না, এটা হইতে পারে না, রোজা রাখা আরম্ভ করে দিছে। বলতেছেন যে ভাই, তারপরে যখন জাকাতের সময় হয়েছে, মুসলমান জাকাত দিতেছিলেন, তারা এই কথা বললেন, এটা আমরা কেমন মুসলমান, সবাই মুসলমান জাকাত দেয়, আমরা জাকাত দিব না, এটা কেমন মুসলমান হইতে পারে না? জাকাত দেওয়া আরম্ভ করলেন। হজের মৌসুমে যখন সবাই হজে রওনা করলেন, ওনারা বললেন যে আমরা কেমন মুসলমান, সবাই হজ করবে আর আমরা হজ করবো না, এটা হইতে পারে না। বলতেছেন যে ভাই, মসজিদের পরিবেশে থাকার কারণে, ইমানি হালকার মধ্যে বসার কারণে, মসজিদের মধ্যে খিমা লাগানোর কারণে, মসজিদের সাথে তাল্লুকের কারণে ভিতরের অবস্থা এত পরিবর্তন হয়েছে, পরিপূর্ণ দিন ওনাদের মধ্যে আসে গেছে, ওনাদের আখলাক সুন্দর হয়ে গেছে। বলতেছেন যে ভাই, আজকে ওই মেহনতের দিকেই ডাকা হইতেছে, ওই মসজিদ আবাদের মেহনতের দিকে ডাকা হইতেছে, ওই নকল হরকতের দিকে ডাকা হইতেছে, যে ওই মেহনতের দিকে ডাকা হইতেছে, ওই নকল হরকতের দিকে ডাকা হইতেছে। বলতেছেন যে নেই, যে নকল হরকতের দ্বারা মানুষের জিন্দগি পরিবর্তন হয়, মানুষের মধ্যে যোগ্যতা আসে, পরিবর্তন পরিপূর্ণ দিনের উপরে চলার জন্য মানুষের জিন্দগির অবস্থা পরিবর্তন হয়, মানুষের মধ্যে এলেম আসে, মানুষের আখলাক সুন্দর হয়, মানুষের মধ্যে নামাজি জিন্দগি আসে। বলতেছেন যে ভাই, মানুষের মধ্যে পরিপূর্ণ দিন আসে, মানুষের আখলাক সুন্দর হয়, ওই সিফাত যদি মানুষের জিন্দগিতে আসে, যেই সিফাত যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে ছিল। বলতেছেন যে ভাই, মসজিদে নববীর মেহনত এত পরিপূর্ণ মেহনত ছিল, মসজিদে নববীর মধ্যে একদিকে তালিমের হালকা চলতেছিল, একদিকে ইমানি হালকা চলতেছিল, একদিকে তালিমের হালকা চলতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেন, যদি তিন জিনিস না হইতো আমাদের জন্য ইসলামের মধ্যে জীবিত থাকা, এটা কঠিন জিনিস হইতো। যদি আমাদের মধ্যে তিনটা জিনিস না হইতো, আমরা যদি তিনটা জিনিস না পাইতাম, তো আমাদের ইসলামের মধ্যে জীবিত থাকা এটা কঠিন ছিল। তার মধ্যে একটা হয়েছে আল্লাহর রাস্তার নকল হরকত, দ্বিতীয় হয়েছে ইমানি হালকা কায়েম করে, ইমানি হালকার মধ্যে বসে নিজের ইমানকে তাজা করার এক মেহনত, তৃতীয় হয়েছে বলতেছেন যে তৃতীয় হয়েছে ইমানি হালকার মধ্যে বসে ইমানি হালকা বানানোর মেহনত, তৃতীয় হয়েছে লম্বা লম্বা সিজদা করে, সিজদার মধ্যে লম্বা সময় থাকি আল্লাহর সাথে কথাবার্তা বলা। বলতেছেন যে ভাই, এই তিনটা আমল যদি ইসলামের মধ্যে না হইতো, তো আমাদের জন্য ইসলামের মধ্যে জীবিত থাকা বড় কঠিন ছিল। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদের মধ্যে এইভাবে সময় দিতেন। বলতেছেন যে মুহাজিরদের অভ্যাসে ছিল বেশি সময় মসজিদে থাকতেন, মসজিদের মধ্যে তালিমের হালকা, মসজিদের মধ্যে ইমানি হালকা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি ইমানি হালকা কায়েম করে নিজেও ওই হালকার মধ্যে বসতেন, এবং কষ্ট করে করে এক একজনকে ইমানি হালকার মধ্যে নিয়ে আসতেন এবং সবাইকে বসাইতেন। ইমানি তরবিয়ত হইতো, ইমানি উন্নতি হইতো, নিজের ভিতরে ইস্তেদাদ আর যোগ্যতা বাড়ত। বলতেছেন যে ভাই, মুহাজির এবং আনসারদের আমল ছিল, মুহাজিররা তো বেশি ভাগ সময় মসজিদে পেতেন, আনসারি সাহাবিরা ভাগ করে অর্ধেক সময় মসজিদে, অর্ধেক দিন মসজিদে, অর্ধেক দিন নিজের জরুরতে, অর্ধেক রাত্র মসজিদে, অর্ধেক রাত্র নিজের জরুরতে। বলতেছেন যে ভাই, এইভাবে বেশি সময় মসজিদে দেওয়া, মসজিদ আবাদ, মসজিদকে আমলের দ্বারা আবাদ করা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের অভ্যাস ছিল। হযরত মাওলানা সাইয়্যিদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদে বেশি থেকে বেশি যে সময় দিতেন, এই কথাগুলিকে খুব খুলতেন, এবং মসজিদ আবাদের মেহনতকে মসজিদ আমলের দ্বারা আবাদ হয়, মসজিদ তালিমের হালকার দ্বারা আবাদ হয়, মসজিদ ইমানি হালকার দ্বারা আবাদ হয়, এবং বাহিরেও মেহনত করে এক একজন মুসলমানকে খুশামত করে মসজিদে আনা, মসজিদে ইমানের হালকার মধ্যে বসানো। বলতেছেন যে ভাই, আজকে তো আমাদের তালিম নামাজের সাথে খাপ হয়ে গেছে, নামাজের পরে আমাদের তালিম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের তালিম নামাজের সাথে খাপ ছিল না, নামাজের সাথে কোনো সম্পর্ক ছিল না, ওনাদের তালিম তো মসজিদের মধ্যে সব সময় আমলের এক পরিবেশ ছিল, তালিমের এক পরিবেশ ছিল। মেরে মোহতারম, বলতেছেন যে ভাই, ইমানি হালকার এক পরিবেশ ছিল, ইমানি তরবিয়তের এক পরিবেশ ছিল। বলতেছেন যে আজকে দাওয়াত তবলীগের মেহনতের দ্বারা আবার পুনরায় এই মেহনত উম্মতের মধ্যে জিন্দা হয়ে যায়, যেই মেহনতের দ্বারা একশো ভাগের একশো ভাগ নামাজি হয়। বলতেছেন যে কোনো ব্যক্তি নামাজ ছাড়ার হিম্মত না করতে পারে। বলতেছেন যে ভাই, আজকে মুসলমানদের মধ্যে প্রায় 80% মানুষ নামাজ ছাড়তেছে। বলতেছেন যে ভাই, কেমন মুসলমান যে নামাজ ছাড়তেছে, ইসলামের মধ্যে তার তো কোনো অংশ নাই যে নামাজকে ছাড়তেছে। বলতেছেন যে ভাই যে নামাজকে ছাড়ি দেয় যখন অন্য কোন পরিবেশে যায়, অন্য কোন পরিবেশে যায়, তখন তার ওই পরিবেশের দ্বারা প্রভাবান্বিত হয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, ফিতনা ফাসাদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মেরে মহতারাম তিনি বলতেছেন যে ভাই এই মেহনতের দ্বারা আমাদের জিন্দগি পরিবর্তন হয়, এই মেহনতের দ্বারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার ওই পুনরায় ওই মেহনত জিন্দা হয় যে মেহনতের দ্বারা পরিপূর্ণ দিন উম্মতের মধ্যে জিন্দা হইতেছিল, পরিপূর্ণ এলম উম্মতের মধ্যে জিন্দা হইতেছিল, যে মেহনতের দ্বারা পরিপূর্ণ নামাজ উম্মতের মধ্যে জিন্দা হইতেছিল, যে মেহনতের দ্বারা পরিপূর্ণ আখলাক উম্মতের মধ্যে জিন্দা হইতেছিল, যে মেহনতের দ্বারা হকুকের আদায়গী উম্মতের মধ্যে জিন্দা হইতেছিল, আবার উম্মতের মধ্যে ওই মেহনত জিন্দা হয়ে যায়। এটা এই মেহনতের দ্বারা এটাই চাওয়া হইতেছে যে পরিপূর্ণ দিন জিন্দা হয়, নকল হরকত জিন্দা হয়, মসজিদ আবাদের মেহনত জিন্দা হয়, মসজিদের মধ্যে তালিমের হালকা হয়, মসজিদের মধ্যে ইমানের হালকা হয়, এবং বাহির থেকে মেহনত করে এক একজনকে মসজিদে আনা হয় এবং মসজিদের মধ্যে তাদেরকে বসায় বলতেছেন যে ভাই দিন শেখানো হয়, ইমান শেখানোর ওই পরিবেশের মধ্যে আনা হয়, আবার পুনরায় দিন আর ওই মেহনত উম্মতের মধ্যে জিন্দা হয়ে যায়। এই নকল হরকতের দ্বারা বলতেছেন যে ভাই এই মেহনতের দ্বারা এটাই চাওয়া হইতেছে পুরা দুনিয়ার মধ্যে ওই নকল হরকত জিন্দা হয়ে যায় যে নকল হরকত খোলাফায় রাশেদিনের মধ্যে ছিল, ওই মসজিদের মেহনত জিন্দা হয়ে যায় যেই মসজিদের মেহনত, যেই মসজিদ আবাদের মেহনত খোলাফায় রাশেদিনের মধ্যে ছিল, বলতেছেন যে ভাই এটাই এই মেহনতের দ্বারা উদ্দেশ্য। নকল হরকত যে আখরি বাত নকল হরকত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবসে বড়ি সুন্নত হয় और इसी से सारे इस्तेदाद और सलाहियत आएगी। इसलिए मेरे बुजुर्गों नकद तरतीब पर तैयार होना है, अल्लाह के रास्ते में निकलने के लिए नकद तरतीब पर निकलना है और नकद नकल हरकत पर आना है। ये नकल हरकत ये मेरे बुजुर्गों दावत अल्लाह उम्मुल अमाल है। अगर ये नकल हरकत और मेहनत जिंदा हो गई तो इससे सारे अमाल वजूद में आएंगे, पूरा दीन जिंदगी में आएगा। इसलिए मेरे बुजुर्गों अल्लाह का नाम लेकर खड़े होकर बतावे कौन कौन भाई नकद अल्लाह के रास्ते में निकलने के लिए तैयार है। तो बहुत असन जब भाई এই নকল হরকত আল্লাহর রাস্তা বাহির হয় আল্লাহ করে আবার পুনরায় জিন্দা হয়ে যায়, যে মেহনতের দ্বারা পরিপূর্ণ মানুষের মধ্যে পরিপূর্ণ দিন আসবে, যে মেহনতের দ্বারা পরিবর্তন হবে, যে মেহনতের দ্বারা মানুষের মধ্যে ইস্তেদার যোগ্যতা আসবে, দিনের উপরে চলার যোগ্যতা আসবে এবং পুরা দুনিয়ার মধ্যে দিন জিন্দা করার এক মেহনত চালু হয়ে যাবে। এই জন্য বলতেছেন যে ভাই হিম্মত করে নগদ আমরা নিজেরাও তৈয়ার হয়ে অন্য ভাগে তৈয়ার করে আমরা হিম্মত করে চার চার মাসের জন্য দাঁড়ায় বলি হিম্মত করে দাঁড়ায় যায় ভাই মাশাআল্লাহ নগদে এই ইস্তেমা থেকে আমি আল্লাহর রাস্তায় বের হয়ে মেরে মহতারাম নিজের ইমানকে ঠিক করব, নিজের জিন্দগি ঠিক করব, নিজের নিজের মধ্যে পরিপূর্ণ দিনের উপরে চলার যোগ্যতা পয়দা করব আর পুরা দিনের মধ্যে দুনিয়ার মধ্যে দিনের মেহনত চালু করার আমি জরিয়া বলবো। এই জন্য হিম্মত করে চাল